ইমানের বা বিশ্বাসের দ্বিতীয় স্তম্ভ। আপনারা জানেন যে ইমানের পিলার বা স্তম্ভ হচ্ছে ছয়টি। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন জিব্রাইল আলাইহিস সালাম এসে, যিনি রাইসুল মালায়েকা, ফেরেশতাদের যিনি নেতা, ফেরেশতাদের যিনি সেরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন ওহি নিয়ে আসার জন্য, আকাশ থেকে আম্বিয়া এবং রাসূলদের কাছে ওহি নিয়ে আসার জন্য। এই জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে একজন অপরিচিত ব্যক্তি পরিষ্কার সাদা কাপড় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন, কেউ চেনেন না। জিজ্ঞাসা করলেন পাঁচটি প্রশ্ন, তার একটি প্রশ্ন ছিল আখবিরনি মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন যে ঈমান কি, ঈমান কি? নবী করিম বললেন আল ঈমান আনতুমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের নাম, মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাসের নাম, রাসূলদের প্রতি বিশ্বাসের নাম, কিতাবগুলির প্রতি বিশ্বাসের নাম, আল্লাহ রাব্বুল যেসব গ্রন্থ আকাশ থেকে নাজেল করেছেন সেসবের প্রতি বিশ্বাসের নাম, পরকালের প্রতি বিশ্বাসের নাম, আর ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাসের নাম। তাহলে ছয়টি হচ্ছে কি, ঈমানের স্তম্ভ বা খুঁটি। এই ছয়টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ, এই আরবি ইসলামিক পরিভাষা, আরবি ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করেন এমন কোন কথা নেই, ভালো কাজ মানুষকে বোঝানোর জন্য, কিন্তু ইসলামিক টার্মগুলি বা ইসলামিক পরিভাষাগুলি অন্য ভাষায় অনুবাদ করা খুব ভালো কাজ হয়নি। এই জন্য অনেক অলমাইকের আমরা এগুলির ওপর আপত্তি করেন, যেমন সালাতকে নামাজ বলা, সিয়ামকে রোজা বলা, ঠিক না, হিজাবকে পর্দা বলা, তারপরে মালাইকাকে ফেরেশতা বলা, বাকিগুলো তো ঠিক আছে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান আছে তো, কিন্তু মালাইকাকে আমরা ফেরেশতা করে দিয়েছি। তো মালাইকা শব্দটি হচ্ছে আরবি শব্দ এবং জামা বহুবচন। মালায়েকা শব্দের ওয়াহেদ বা এক বচন কি, কে বলতে পারেন? ফেরেশতা। একটি ফেরেশতাকে কি বলে? হ্যাঁ, কেউ জানেন না? মালায়েকা তো জমা হইল, তো ওর এক বচন কি হবে? একজন ফেরেশতাকে কি বলে? মালাক। মালাকা নয়, মালাক। ইন হাজা ইল্লা মালাকুন করিম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে কি বলেছিল? এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা, মালাকুন করিম। ওলিয়া তাওয়াফাকুম মালাকুল মওত, মরণের ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকেন, মানে তোমাদের রূহ কবজ করে থাকেন, মালাক। তো মালাকের জমা হচ্ছে মালাইকা। অনেকের মতে মালাকের অর্থ রয়েছে, মালাক মানে বার্তাবাহক, যিনি সংবাদ কোথাও থেকে কোথাও নিয়ে যান, এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ বার্তা নিয়ে যান, তাকে মালাক বলে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন আদেশ নিষেধ পালনে, বিভিন্ন দায় দায়িত্ব পালনে মালায়েকা কিরাম নিযুক্ত, তাই মালায়েকাদের ফেরেশতাগণদেরকে মালায়েকা বলা হয়। তো ফেরিস্তার প্রতি ইমান, মালায়কার প্রতি ইমান, ফেরিস্তা বারবার করে বলবো, কারণ মানুষ ফেরিস্তাই বুঝে খুব সহজে, সেই জন্য বলবো। কিন্তু আসলে যদি আমরা বলি মালাক মালায়কা, এটি হচ্ছে সবচেয়ে ভালো। যেমন আমরা যদি নামাজকে সালাদ বলি, এটি সবচেয়ে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদকে দুরুদ বলি আমরা, দুরুদ ফার্সি, দেখেন ইসলামিক পরিভাষাকে দুরুদ করে নেওয়া হয়েছে, ওটাকে যদি সালাত আলান নবী বলি, নবীর প্রতি সালাম সালাত পেশ করা, এ হচ্ছে শরীয়তি পরিভাষা। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি, দুরুদ কোথাও তো নেই। তো এই শরীয়তি পরিভাষাগুলি অনুবাদ করা খুব বাঞ্ছনীয় কাজ নয়, যা হয়ে গেছে অনেকের দ্বারা, আর ওর উপর মানুষ চলে পড়েছে, অভ্যাস এমন হয়ে গেছে, জবানে চলে এসে ইচ্ছা না করলে অনেক সময় নিজে আপত্তিকর মনে করে অনেক সময় জবানে চলে আসে। তবে যথাসাধ্য এগুলিকে যদি এড়ানো যায় তো ভালো। আসল বিষয়ের দিকে আসি, ইমান বিলা মালায়েকা। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে মালায়েকা ফেরিস্তা সম্পর্কে, বহু বচন দিয়ে, জমা দিয়ে অর্থাৎ মালায়েকা শব্দ দিয়ে, এক বচন দিয়ে মালাক শব্দ দিয়ে। তাহলে ফেরেস্তা সম্পর্কে আলোচনা কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, হাদিস অসংখ্য হাদিস রয়েছে মালায়েকা সম্পর্কে। তাহলে ইমান বিল মালায়েকা, ফেরেস্তাদের প্রতি ইমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইমানের বিশ্বাসের দ্বিতীয় স্তম্ভ। এর ছাড়া ইমান অর্থাৎ ফেরেস্তাদের প্রতি, মালায়েকার প্রতি ইমান ছাড়া কোনো মানুষ মুমিন মুসলিম হতে পারে না। অর্থাৎ কোন মানুষ যদি সবকিছু বিশ্বাস করে, পরকাল বিশ্বাস, তকদির বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, কিতাব বিশ্বাস, রসুল বিশ্বাস, সব বিশ্বাস, আমি মালায়েকা বিশ্বাস করি না, তাহলে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আয়াতের একটি আয়াত ইরশাদ করছেন, কয়েকটি ইমানের পিলারের কথা এখানে বলা হয়েছে। সূরা বাকারার শেষ আয়াতের আগের আয়াতটি, কতটি আয়াত রয়েছে সূরা বাকারায়? 86, তাহলে 285 নম্বর আয়াত। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটির কথা আলোচনা করেছেন, তাই না? তাহলে তকদিরের কথা এখানে নাই। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইয়াউমিল আখির পরকাল নেই, চারটি কথা আছে। এ সম্পর্কে এর আগে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানের আলোচনা হয়েছে, সেখানে এই আয়াতগুলি কয়েক জায়গা থেকে পেশ করা হয়েছে। দুটি আয়াত কোরআনে কারিমে এমন আছে যেখানে লাইসাল বিল রান্তুল্লু ওয়াজুহ, সেখানে পাঁচটির কথা উল্লেখ করা হয়েছে। আর একটি আয়াত আমায়াকফি বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওখানে পাঁচটি ইমানের পিলারের কথা উল্লেখ করা হয়েছে। ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান প্রথম পিলার সম্পর্কে মাসখানেক আগে আলোচনা হয়েছে, তাতে এই আয়াতগুলি সন্নিবেশিত হয়েছে এবং এগুলির ব্যাখ্যা তাফসীর করা হয়েছে। সুতরাং পুনরায় আবার সেগুলিকে সময়ের স্বল্পতার কারণে আবার ফিরাচ্ছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি উল্লেখ করেছেন যে যারা মুমিন বান্দা তারা কি করে এসবের প্রতি ইমান নিয়ে আসে? আমানার রসুল, প্রথম কার কথা আল্লাহ বলেছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান নিয়ে এসেছেন, বিশ্বাস করেছেন, তাহলে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস। বিমা উনজিলা ইলাইহি, যা তার প্রতি নাজিল হয়েছে, তার প্রতি কি নাজিল হয়েছে? আল কোরআনুল করিম, তাই কোরআনে কারিমের প্রতি তিনি ঈমান নিয়ে এসেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এবং তার সাথে সাথে তারপরে মুমিনগণ, সাহাবায়ে কেরাম, তারপরে যত মুমিন পৃথিবীতে মুমিনাত হবে নারী পুরুষ সবাই ঈমান নিয়ে আসবে। কিসের উপর? আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি, কোরআনের প্রতি। অল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, তারপরে প্রত্যেকে তারা ইমান নিয়ে এসেছেন, আম্বে এবং রসুলগণ এবং প্রত্যেক মুমিন মুসলিম। অল মুমিনুন, ইমান নিয়েছে কিসের উপর? বিল্লাহ, কার উপর? আল্লাহর উপর। ও মালাইকাতিহি, আল্লাহর মালাইকা ফেরেশতাগণের প্রতি। আর ও কুতুবিহি ও রসুলি, কিতাব এবং রসুলি, চারটির কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। যাই হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে ফেরেশতাদের প্রতি, মালায়েকার প্রতি ইমান। তো মালায়েকার প্রতি ইমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। এরকম বহু আয়াত রয়েছে মালায়েকার প্রতি বা ফেরেশতাদের প্রতি যে ইমান হইতে হবে, কেমন ইমান হইতে হবে, বিষয়ভিত্তিক এক একটি করে পয়েন্ট নেব আর আলোচনা করে এগিয়ে যাব, যেহেতু সময় খুব অল্প আজকাল। এই ইমান দুইভাবে হবে, একটি হচ্ছে সংক্ষিপ্ত, আর একটি ইমানের ধরন হচ্ছে বিস্তারিত। তাহলে সংক্ষিপ্ত ইমানও হইতে হবে আর বিস্তারিত ইমানও হইতে হবে, দুই রকম ইমান হইতে হবে। আর এই ইমান মালায়েকা সম্পর্কে কেমন হবে? এ হবে ওয়াকাট্ট বিশ্বাস। এই ইমান মানে হচ্ছে ওয়াকাট্ট বিশ্বাস, যে বিশ্বাস না কোনো পাথরে, না আগুনে, না লোহাতে, না পৃথিবীর কোন শক্তিতে অন্তর থেকে ছিনিয়ে নিতে পারে, এর নাম না অকাট্য বিশ্বাস। না আপনাকে হত্যা করে দিয়ে, না আপনাকে বন্দি করে, আর না আপনার ধন সম্পদ লুট করে, পৃথিবীর যে কোনো রকমের জুলম অত্যাচার হোক না কেন, কোনো কিছু করে আপনার ইমানকে ছিনিয়ে নিতে পারবে না, গেলেই শেষ। তো ওয়াকাট্য বিশ্বাস কি? যে আল্লাহর অসংখ্য মালায়েকা ফেরেশতাগণ রয়েছেন, যাদেরকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, এবং তাদের প্রত্যেককে বিভিন্ন দায়িত্বে লাগিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল্লাহ নিয়োজিত করেছেন, বিভিন্ন রকমের দায়িত্ব বিভিন্ন ফেরেশতাকে দিয়েছেন, এক এক রকম কাজে এক এক দল ফেরেশতাও রয়েছে, এক একটি কাজে, যেহেতু কাজের ব্যাপকতার কারণে বহু ফেরেশতার প্রয়োজন, মালায়েকার প্রয়োজন, আল্লাহ রাব্বুল্লাহ বহু ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ আনুগত্যের শক্তি ক্ষমতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক ক্ষেত্রে আনুগত্য তাবেদারি করার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি করেছেন, ক্ষমতা শক্তি দান করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো আদেশ হলে সেই আদেশের বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ শক্তিও তাদেরকে দান করেছেন। যেমন রয়েছে তাদের মধ্যে আনুগত্যের ক্ষমতা যোগ্যতা, তেমনই রয়েছে তাদের মধ্যে আল্লাহর আদেশের আনুগত্য করতে গিয়ে তার যে বাস্তবায়ন করতে হবে এই সম্পর্কে তাদের শক্তি এবং ক্ষমতা। অসাধারণ কাজ যেগুলি মানুষের ক্ষেত্রে, মানুষকে সেসব কাজের কথা যদি বলা হয় তাহলে মানুষের ক্ষেত্রে সেসব কাজ পালন করা বা বাস্তবায়ন করা কি অসাধারণ কাজ, অসম্ভব কাজ, মানুষের পক্ষে সম্ভবপর নয়। ইমান হইতে হবে দুই রকম ভাবে, একটি বললাম সংক্ষিপ্ত, আরেকটি হচ্ছে বিস্তারিত। বিস্তারিত ইমান কেমন হবে, কোন ক্ষেত্রে হবে? বিস্তারিত ইমান হবে ওই সব মালায়েকা ফেরেশতাগণ সম্পর্কে যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল কোরআনে কারীম উল্লেখ করেছেন, অথবা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ, যাইব জাল কোনগুলি যেগুলি নবীর নামে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাব্যস্ত নয়, সেগুলি জাল, এবং তাদের যে গুণাবলীর কথা বলা হয়েছে, তাদের কাজকর্মের কথা, ডিউটির কথা বলা হয়েছে, সেসব সম্পর্কে ইমান রাখা, এগুলি হচ্ছে বিস্তারিত, নাম সহ তাদের, তাদের গুণাবলী সহ এবং তাদের কাজকর্ম সহ যতটুকু আমরা জানি বিশ্বাস রাখব। আর যাদের সম্পর্কে নাম জানি না, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রয়েছেন, মালায়েকা রয়েছেন, তাদের নাম জানি না, কিন্তু আমরা জানিনি যে বহু, জানি যে বহু ফেরেশতা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এ হচ্ছে সংক্ষিপ্ত ইমান। তাদের গুণ সম্পর্কে আমরা জানি না, যাদের গুণ কেমন হয়, অসংখ্য যে ফেরেশতা রয়েছে যাদের নামের কথা উল্লেখ করা হয়নি, তাহলে সংক্ষিপ্ত ইমান রাখতে হবে। তাদের সৃষ্টির ধাতু কি দিয়ে সৃষ্টি এ সম্পর্কে বলা হয়েছে, হাদিস সদস্য নাই, এ সম্পর্কে প্রমাণ হাদিসে রয়েছে, ফেরেশতা যে সৃষ্টি নূরের এ কথা কিসে রয়েছে, সহিহ হাদিসে রয়েছে, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাগণ সৃষ্টি হয়েছেন বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। নূর মানে নিজের ভাষায় কি, আলো, যৎসনা, তাই না? তো নূর থেকে তৈরি করা হয়েছে, কেমন নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার বিস্তারিত আর কিছু জানা নেই, আমাদের জানা আছে নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। ওয়াখলিকাল জাহান্নাম মিন মারিজিম মিন নার, এবং জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা, আগুন যে জ্বলে, তো জ্বলার সময় আগুনের উপর ভাগটা দেখেছেন তো, নিচের ভাগ চাইতে উপর ভাগের রংটা পার্থক্য থাকে, হ্যাঁ, তো এই মারিজ বলা হয়েছে আগুনের উপর ভাগটিকে, তা দিয়ে তৈরি করা হয়েছে মিম্মারিজ মিম্মান্নার। ওয়াখলিকা আদাম মিম্মা ওয়াসিফা লাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে ওই ধাতু থেকে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে কি হয়নি, আদমের কথা যেহেতু আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকু বলে ছেড়ে দিলেন যে তোমাদের জন্য এর আগে বর্ণনা করা হয়েছে যে আদমকে কি দিয়ে তৈরি, মানুষ কি দিয়ে তৈরি। হ্যাঁ, ইন্নী খালেকুন বাশারাম মিন তিন, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে যখন আদমকে আল্লাহ সৃষ্টি করার মনস্থ করেছেন, কি বললেন, যে আমি সৃষ্টি করতে ইচ্ছা করেছি বাশারান, মানুষ, মিন তিন, কাদা দিয়ে। তিনের শাব্দিক অর্থ হচ্ছে এমন মাটি যে মাটি রসাল মাটি, রসাল মাটি মানে কাদা, তো তিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তাতে পানি দেওয়ার পূর্বে, রসানোর পূর্বে তার নাম ছিল তোরাব, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তোরাবের কথা বলেছেন। ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তোরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তোরাব দিয়ে মাটি দিয়ে তৈরি করলেন, মাটিকে সেনে তার মানে পানির প্রয়োজন হলো, কাদা হলো, কাদা হওয়ার পরে আবার বডি তৈরি হলো, তারপরে আল্লাহ বলে কোন ফায়াকুন, হে আদম দাঁড়াও ফায়াকুন, আদম মানুষ হয়ে গেল, মাটির পুতুল মানুষে পরিণত হল। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে ফেরেশতা বা মালায়েকাদের সৃষ্টি সম্পর্কে, যে নূর থেকে সৃষ্টি, ফেরেশতাদের বহু সৃষ্টিগত গুণ রয়েছে, সৃষ্টিগত গুণ রয়েছে, যেমন চারিত্রিক গুণ রয়েছে, কর্মগত গুণ রয়েছে, তেমনি সৃষ্টিগত গুণ রয়েছে। তার মধ্যে একটি সৃষ্টিগত গুণ হচ্ছে যে তাদের বহু ডানা রয়েছে, ডানা রয়েছে, এবং এক রকমের না, রকমারি ডানা, সংখ্যার দিক দিয়ে কারো কম ডানা রয়েছে, কারো বেশি রয়েছে। এ সম্পর্কে কোরআনে কারিমের আয়াত স্পষ্ট রয়েছে, সূরা ফাতিরের প্রথম আয়াত, মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আকাশ এবং জমিন সৃষ্টিকারী, যা এলিল মালায়েকাতে রসুলা, এবং ফেরেশতাদেরকে যিনি দূত হিসাবে সৃষ্টি করেছেন। এখানে রসুল বলা হয়েছে, যেন আগে বলেছি যে মালায়েকার একটি অর্থ হচ্ছে রিসালা, মানে যারা দূত, যারা বার্তাবাহক, উলি আজনেহা, এবং তাদেরকে ডানা বিশিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ডানা বিশিষ্ট আজনেহা, জানাহ, জানাহ মানে ডানা, আজনেহা জানাহাইন দুই ডানা, তাহলে পাখির দুটি ডানা থাকে, জানাহাইন বলা হয়। আজনেহা বলেছেন, বহু ডানা বিশিষ্ট তাদেরকে তৈরি করেছেন। আবার কতক ফেরেস্তা রয়েছে, আল্লাহ বলছেন মাসনা, দুই দুই ডানা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বহু ফেরেস্তা এরকম রয়েছেন যাদের দুটি ডানা রয়েছে, ওয়া সুলাসা, তিন তিন ডানা দিয়ে, তিনটি ডানা এইদিকে, তিনটি তিনটি যখন বলা হয়েছে, তাহলে দুটি দুটি হলে দুটি এইদিকে, দুটি ওইদিকে, যদি দুইটি দুইটি হয়, কারণ আরবিতে মাসনা মানে দুই দুই, অথবা একটি একটি, দুটি সেটাও হতে পারে, তিনটি, তাহলে তিন তিন ছয়টি হতে পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওয়া রুবা, চার চারটি ডানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তাহলে আল্লাহ দুইটির কথা বললেন, তিনটির কথা বললেন, চারটি ডানার কথা বললেন, তারপরে বললেন আল্লাহ তার সৃষ্টিতে যদি এর চাইতে অধিক করতে চান তাও আল্লাহ করে থাকেন, মানে এর চাইতেও অনেক বেশি ডানা বিশিষ্ট ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তার মধ্যে জিব্রাইল আলাইহিসসালামের ডানার কথা হাদিসে শুনেছেন হয়তো, এই হাদিস তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একবার আমি জিব্রাইল আলাইহিসসালামকে দেখলাম কি আলা সিফাতিল্লাতি খুলিকা আলাইহা, সেই সৃষ্টিতে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আসল রূপে সৃষ্টি করেছেন। কারণ ফেরেশতাদের একটি গুণ হচ্ছে যে তারা বিভিন্ন রকমের আকার ধারণ করতে পারে, জিনেরাও বিভিন্ন আকার ধারণ করতে পারে, কিন্তু ফেরেশতা এবং জিনের মাঝে এখানে একটি পার্থক্য আছে। পার্থক্য এই আছে যে ফেরেশতারা সাধারণত ভালো আকার ধারণ করে থাকে, সুন্দর আকার ধারণ করে থাকে, মানুষের আকার ধারণ করে, ভালো আল্লাহ রাব্বুল মানুষ হলে সুন্দর মানুষের আকার ধারণ করে। পক্ষান্তরে জিন যত নিকৃষ্ট জানোয়ার রয়েছে, পশু রয়েছে, জীবজন্তু রয়েছে, সেসবের আকার ধারণ করে, কুকুরের, শুকুরের, বিড়ালের, সিগালের ইত্যাদি ইত্যাদি, সাপের, বরং জিন সম্পর্কে আলামারা বলেছেন যে সাপের আকার ধারণ করতে সবচেয়ে বেশি ভালোবাসে জিনের, পক্ষান্তরে ফেরেশতাদের ক্ষেত্রে এরকমের কোন প্রমাণ নেই। তাহলে পার্থক্য হয়ে গেল। তো ফেরেশতাদের সম্পর্কে বলছিলাম যে তাদের ডানা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জিব্রাইল আলী সালাম সম্পর্কে নবী করিম সাল্লাম বলছেন যে আমি জিব্রাইল আলী সালামকে একবার অবলোকন করলাম, ওয়ালাহু সিত্ত মিয়াত জানা, তার কতটি ডানা ছিল, ছয় শত ডানা ছিল, তার আসল রূপে দেখলেন, কাদ সাদ্দাল উফুক, নবী করিম সাল্লাম হেরা পাহাড়ের কাছাকাছি এলাকায় দেখেছিলেন, এবং যখন দেখলাম একটি দিগন্ত পুরো তিনি ঘিরে ফেলেছেন, দিগন্ত মানে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব ধরেন দিগন্ত, শুধু ফেরেশতার একটি বডি জিব্রাইল আলাইহিস সালামের, আর কিছু দেখা যায় না, কাদ সাদ্দাল উফুক, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ, ফেরেশতা মানুষের আকার ধারণ করে, এর প্রমাণ রয়েছে। বহু সময় জিব্রাইল আলী সাল্লাম মানুষের রূপ ধারণ করে আসতেন এবং মানুষের রূপ ধারণ করার মধ্যে বিশেষ করে একজন সাহাবী খুব সুন্দর সাহাবী ছিলেন, তার রূপ ধারণ করে জিব্রাইল আলী সাল্লাম অনেক সময় আসতেন। তার নাম কে বলতে পারেন? দাহিয়া আল কালবি, বানু কালব একটি বংশ ছিল, সেই গোত্রের একজন লোক দাহিয়া ছিলেন। এ দাহিয়া রাজিয়াল্লাহ তাআলা আনহু অত্যন্ত সুন্দর ছিলেন, তার আকার ধারণ করে জিব্রাইল আলী সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে ওহী দিয়ে আসতেন। জিব্রাইল আলী সাল্লাম নবী সাল্লামের পূর্বেও মানুষের রূপ ধারণ করে এসেছেন পৃথিবীতে। মারিয়াম আলাইহিসসালামের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বর্ণনা করেছেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওইয়া ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইজ ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মারিয়াম আলাইহিসসালামের ঘটনা তোমরা স্মরণ করো, তার সামনে হঠাৎ করে একদিন জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, ফাতামাসসালা লাহা, রূপ ধারণ করলেন বাশারান সাওইয়া, একজন সুন্দর মানুষের জিব্রাইল আলাইহিসসালামের, এবং এসে যখন সামনে হঠাৎ করে একজন অজানা অচেনা মানুষ দাঁড়িয়ে গেলেন, তখন মারিয়াম আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, বলেন, কালাত ইন্নী আউযু বিররহমান ইন কুনতা তাকিয়্যা, আল্লাহর আমি আশ্রয় গ্রহণ করছি, তুমি যদি আল্লাহ বিরু হও তো সাবধান, দূরে থাকো, তুমি দূরে থাকো, তুমি সব খবরদার কাছে আসবে না, ওই পেছনে হয়তো কোন দুষ্প্রকৃতির মানুষ আছে, বদনিয়ত নিয়ে এসছে। তিনি কি বললেন? কালা ইন্নামা আনা রাসূল রব্বিকে, তোমার রবের আমি দূত রাসূল হিসাবে এসেছি। ফেরেশতাদেরকে রাসূল বলা হয়েছে, রাসূল মানে দূত, তো আল্লাহর আকাশের দূত জিব্রাইল আলাইহিস সালাম, ইন্নামা আনা রাসূল রব্বিকে লি আহাবা লাকে গোলামান যাকিয়া, তোমাকে একটি পুত্র পবিত্র সন্তান দিতে চাই আল্লাহর পক্ষ থেকে, সেজন্য এসেছি। বাশার মানুষের রূপ ধারণ করে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়ে, সুন্দর সুন্দর মেহমান হয়েছিলেন, কোরআনে কারীমের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এত সুন্দর রূপ ধারণ করে এসেছিলেন তারা। জিব্রাইল আলাইহিস সালাম তাদের সাথে ছিলেন, অন্যান্য ফেরেশতারাও ছিলেন। তারপরে তার তো মেহমানের ব্যবস্থা করলেন, তারা তো সেখানে খেলেন না, চলে গেলেন সেখান থেকে লুত আলী সালামের গ্রামে সাদ্দুমে। সেখানে যখন গেলেন, লুত আলী সালামের বংশের বদ প্রকৃতির মানুষেরা বদ নিয়ত মনে করল, এরা এত সুন্দর মানুষ জীবনে দেখেনি, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য তাদেরকে পাঠিয়েছিলেন এই ফেরেশতাগণকে। তো এই ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে যে এসেছিলেন এই কথা কোরআনে কারিমে উল্লেখ করেছে। তারা বিভিন্ন ঘটনায়, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়, লূত আলাইহিস সালামের ঘটনায়, মারিয়াম আলাইহিস সালামের ঘটনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও বহু সময় এসেছেন মানুষের রূপ ধারণ করে, এসব প্রমাণ রয়েছে কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাদের ইবাদত সম্পর্কে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে তারা নিয়োজিত। তাদের বিশেষ বিশেষ কিছু ইবাদতের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। কয়েকটি তাদের ইবাদতের কথা আমি উল্লেখ করছি আপনাদের সামনে। তাদের একটি ইবাদত হচ্ছে তাসবিহ। তাসবিহ, এই তাসবিহ ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি বেশি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াতে, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, যেসব আল্লাহর ফেরেশতাগণ তার আরশকে ধারণ করে রয়েছে, আরশকে উঠিয়ে রয়েছেন, এরা আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এবং এরা সম্মানিত ফেরেশতা, তাদের কথা আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলা, যেসব ফেরেশতাগণ আল্লাহর আরশকে উঠিয়ে রয়েছেন এবং যে আর অন্যান্য ফেরেশতা যারা আশেপাশে রয়েছেন আরশের, আল্লাহর আরশের আশেপাশে রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, তাদের রবের প্রশংসার সাথে সাথে তারা তাসবিহ করে থাকেন। তাহলে তাসবিহর কথা বলা হলো, ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, আল্লাহর প্রশংসাও করেন আর তাসবিহ করেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই আয়াতের বাস্তবায়নে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, কোরআনে কারীম বহু জায়গায় আল্লাহ রাব্বুল বলেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, সূরা নাসর ইযা জা নাসরুল্লাহ, সবার মুখস্থ আছে, আল্লাহ কি বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তোমার রবের সাথে, রবের প্রশংসার সাথে সাথে কি করো, তাসবিহ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওবিহামদিকা আল্লাহ মাগফিরলি ওয়াস্তাগফিরহু আছে। এই তৃতীয় আদেশের বাস্তবায়ন আল্লাহ মাগফিরলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু এবং সিজদায় পড়তেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাসবিহ শিখিয়েছেন এই আয়াতের বাস্তবায়নের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের শেষ হাদিস। এবং বলা হয়েছে এই দুইটি বাক্য এত গুরুত্বপূর্ণ যে বলতে হালকা বলতে হালকা, আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর আল্লাহর মিজানে কালকে আমাতে অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই হচ্ছে তাসবিহ ইবাদত ফেরেশতাগণের। মালায়িকাদের ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বানা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াইস্তাগফিরুনা আল্লাযীনা আমানু আর মুমিনদের জন্য ইস্তিগফার করেন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। এখানে তাসবিহ এবং আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে। একটি ইবাদত হচ্ছে ফেরেশতাদের, যে ইবাদতের কথা আল্লাহ রাব্বানা কোরআনে কারীম উল্লেখ করেছেন এবং এই নামে একটি সূরার নাম রয়েছে সূরা সাফাত। আল্লাহর সামনে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান, আল্লাহ রাব্বানের দরবারে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। সাফাত সাফা আল্লাহ কসম করেছেন সারিবদ্ধ ফেরেশতাদের এখানে। আর সেই সূরাতেই রয়েছে 165 নম্বর আয়াত সূরা সাফাত ওয়া ইন্না লানাহনু সাফুন। ফেরেশতাগণ বলছেন যে আমরা আল্লাহর দরবারে আল্লাহর সামনে কি করে থাকি, সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি, দণ্ডায়মান হয়ে থাকি। তাহলে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। তাদের মুমিনের ইবাদত নামাজে, যখন নামাজে মসজিদে দাঁড়ান সারিবদ্ধ হয়ে আর কাতারগুলিকে সোজা সোজা করে নেন, এটি হচ্ছে একটি ইবাদত। এর জন্য কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব কাজ নামাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কাতার সোজা করিয়ে, না হলে তোমাদের অন্তরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, ইবাদত। নামাজের মধ্যে যে বহু প্রকারের ইবাদত রয়েছে, আমলগত ইবাদত রয়েছে, কথাগত ইবাদত রয়েছে, তার মধ্যে একটি ইবাদত হচ্ছে সারিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো। তো ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হয়ে থাকেন সারিবদ্ধ হয়ে। ফেরেশতাদের তৃতীয় ইবাদত হচ্ছে হজ করা। হজ করেন তারা, কোনখানকার হজ করেন? বাগদাদ শরীফ, আজমির, আটরোসি মাইজ ভান্ডারি নাকি, কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুরের কথা কোরআনে কারিমে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে বাইতুল মামুর। আল্লাহ শপথ করেছেন বল বাইতুল মামুর বলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, শপথ করেছেন এই বাইতুল মামুর। বাস এতটুকু কথা কোরআনে কারিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বাইতুল মামুর, তোমরা জানো কি বাইতুল মামুর হচ্ছে আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মোবারক ঘর, যেই ঘরে ইয়াদখুলু ফিহি কুল্লা ইয়াউমিন সাবউন আলফা মালাক, প্রতিদিন 70,000 করে ফেরেশতা সেই ঘরে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর প্রবেশ করেন। তারপরে তাদের আর পালা কিয়ামত পর্যন্ত আসবে না। এই হাদিস দ্বারা যেমন জানা গেল যে বাইতুল মামুরে ইবাদত বন্দেগী করেন ফেরেশতারা, তেমন আরেকটি বিষয় জানলাম, সেটি হচ্ছে যে অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই একটি পয়েন্ট রয়েছে আজকের আলোচনায় যে ফেরেশতাদের সংখ্যা হচ্ছে বহু সংখ্যা রয়েছে, অগণন ফেরেশতা রয়েছেন। প্রতিদিন যদি 70,000 করে হয়, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন পৃথিবী বাইতুল মামুর সৃষ্টি করেছেন, আর কিয়ামত পর্যন্ত আর কোন সময় পালা আসবে না, সুযোগ আসবে না তাদের ওই বাইতুল মামুরে দাখিল হওয়ার, তাহলে কত সংখ্যা হতে পারে? হিসাব করতে করতে হায়াত শেষ হয়ে যাবে আমাদের। তো বাইতুল মামুরের তারা হজ করেন, তাহলে বাইতুল মামুরের হজ করেন, তাওয়াফ করেন ফেরেশতাগণ, আর বাইতুল্লাহ কাবাতুল্লাহর তাওয়াফ করেন বনি আদম, আদম সন্তান। কোন কোন হাদিস দ্বারা জানা যায় যে বাইতুল মামুর সোজাসুজি কাবা শরীফের ওপরে ষষ্ঠ আসমানে রয়েছে বাইতুল মামুর। ইব্রাহিম আলী সালামকে যখন দেখেছিলেন তিনি হেলানা লাগিয়ে বসেছিলেন বাইতুল মামুরের কাছে। এই হচ্ছে হজের ইবাদত। বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে যে আল্লাহর ফেরেশতাগণ বাইতুল মামুরে হজ করেন এবং ইবাদত বন্দী করেন, 70,000 করে প্রতিদিন দাখিল হন। 4 নম্বর ইবাদতের কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বানা উল্লেখ করেছেন, তা হচ্ছে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা, সব সময় ভীত, ভয়ে ভীত, আল্লাহর ভয় তাদের উপর, খৌফ এবং খাশিয়াত, যা মানুষকে করা উচিত। মানুষ ভয় করে না, অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। এত শক্তিশালী সৃষ্টি, তারপরেও তাদের সম্পর্কে সূরা আম্বিয়ার আয়াত নম্বর ২৮ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আল্লাহর ফেরেশতাগণ মালায়েকা তার ভয়ে আল্লাহর ভয়ে মুশফিকুন ভীত, ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তো এসব ছিল কয়েকটি ইবাদত ফেরেশতাগণের। ফেরেশতাদের সম্পর্কে আরো বেশ কিছু আয়াত রয়েছে ইবাদত বান্দিগী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়াস্তাগবিরুন আন ইবাদাতিহি ওয়া ইয়াসাব্বিহুন লাহু ওয়া লাহু ইয়াসজুদুন। এখানে আল্লাহ রাব্বুল বলছেন যে তারা অহংকার করে না আল্লাহর ইবাদত বান্দিগী করতে, এবং তারা আল্লাহ তসবিহ পাঠ করে আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা সিজদায় অবনত হয়। ওয়া লাহু ইয়াসজুদুন, সূরা আরাফ আয়াত নম্বর ২০৬। আরো আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়ামান ইনদাহু লা ইয়াসতাকবিরুন আন ইবাদাতি ওয়া লা ইয়াসতাহসিরুন, আল্লাহর ইবাদত বান্দেগী তারা অহংকার করে না এবং তারা ক্লান্ত হন না, তারা ক্লান্ত হন না। ইউসাব্বিহুন আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন তারা আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই তাসবিহ করতে থাকেন, তারা কোন সময় বিরক্তি বোধ করেন না, ক্লান্ত হয়ে যান না বা সেই ইবাদত বান্দেগী ছেড়ে দেন না তারা। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাল উত্তাখাযার রহমান ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুল মুকরামুন, কাফিররা বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান সন্ততি রয়েছে। তো সন্তান সন্ততি, তাহলে সন্তান কাফিররা বলেছে, ইহুদিরা বলেছে ওজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলেছে ঈসা আল্লাহর পুত্র, আর মেয়ে আল্লাহর মেয়ে কারা বলতো? মক্কার মুশরিকরা আরব কাফিররা বলতো আল মালায়েকা তো বানাতুল্লাহ, মালায়েকা ফেরেশতারা হচ্ছেন আল্লাহর মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই খণ্ডন করে বলছেন যে কাফিররা বলে থাকে যে রহমান দয়াবান আল্লাহ নিজের জন্য সন্তান সন্ততি গ্রহণ করেছেন, সুবহানাহ আল্লাহ পাক পবিত্র, বাল ইবাদুল মুকরামুন বরং ফেরেশতাগণ সম্মানিত আল্লাহর বান্দা, সম্মানিত মুআজ্জাজ বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওল, আল্লাহর আদেশের কিঞ্চিত পরিমাণ আগে বাড়েন না, যা আদেশ হয় তাই পালন করে। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, এবং তারা আল্লাহর আদেশ পালন করে থাকে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আরো আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা তাহরিমে, লা ইয়াসুনাল্লাহা আলাইহা মালায়েকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে ফেরেশতাদের ক্ষমতার কথা, ফেরেশতাদের শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, আলাইহা মালায়েকা, জাহান্নামে দায়িত্বে বহু ফেরেশতা নিযুক্ত রয়েছেন, গেলাদুন শেদাদ বড়ই শক্তিমান বড়ই শক্তিশালী, এবং লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যা আদেশ করেন সে সব আদেশ পালনে তারা বিরুদ্ধাচরণ করেন না, আদেশ পালনের ক্ষেত্রে নাফরমানি করেন না। আর ওয়া ফালুনা মা ইউমারুন, যার জন্য তাদেরকে আদেশ হয় তারই তারা বাস্তবায়ন করে থাকে। ফেরেশতাদের নাম সম্পর্কে আগে বলেছি যে ফেরেশতাদের যাদের নাম কোরআন এবং সহি হাদিসে উল্লেখ হয়েছে সেসব নাম নিয়ে বিশ্বাস রাখতে হবে তাদের নাম সহ, আর যাদের নামের কথা উল্লেখ নেই সংক্ষিপ্ত তাদের সম্পর্কে ইমান রাখতে হবে যে আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছেন। এই নাম সম্পর্কে কয়েকটি নাম হাদিসে পাওয়া যায়, সে নামগুলি উল্লেখ করি। প্রথম নাম হচ্ছে যিনি হচ্ছেন ফেরেশতাদের রাইস নেতা, কি জিব্রাইল, জিবরিল, দুইটি দুই ভাবে নাম এসছে, জিবরিল এসছে আর জিব্রাইল এসেছে, মিকাইল এসছে, মিকাল এসছে, জিবরিল ও মিকাল কোরআন আল্লাহ বলেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুলমান কানা আদু ওয়াল্লে জিবরিল, হে নবী বলে দাও যারা জিব্রাইল আলী সালামের শত্রু। জিব্রাইলের শত্রু আবার কারা? ইহুদিদের ভ্রান্ত একটি ধারণা যে জিব্রাইল আলী সালাম তাদেরকে তাদের দুশ্মন, তাদের শত্রু। জিব্রাইল আল্লাহর আদেশ নিয়ে আসে, কোথায় আজাব দিতে হবে, কোথায় হালাক করতে হবে, কোথায় কি আদেশ হয়েছে, সুতরাং ইহুদিরা বলতো যে জিব্রাইল আমাদের দুশ্মন, বেয়াদব জাত, নবীদের ক্ষেত্রে তারা বেয়াদবি করত, সেরকম ফেরেশতাদের ক্ষেত্রে বেয়াদবি করত, মানবতার ক্ষেত্রে বেয়াদবি তাদের, তাদের প্রাচীন ইতিহাস। তো আল্লাহ রাব্বুল বলেছেন, মান কানা আদু ওয়ালে জিবরিল, যারা জিব্রাইল আলাইহিস সালামের শত্রু, ফাইন্নাহু নাযালাহু আলা কালবিকা বিইযনিল্লাহ, জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে তোমার নিকট নাযিল, নাযালাহু আলা কালবিকা, তোমার হৃদয়ে কোরআন নাযিল করার জন্য আল্লাহ নাযিল করেছেন, সূরা বাকারা আয়াত। আরো আল্লাহ ইরশাদ ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রুহুল আমিন। এই জিবরাইল আলাইহিস সালামের একটি উপাধি নাম হচ্ছে আর রুহুল আমিন, রুহুল কুদস। এই নামগুলি কোরআনে কারীমে এসেছে, একই ফেরেশতার নাম। নাযালা বিহি রুহুল আমিন কোরআনে কারীম নিয়ে অবতরণ করে রুহুল আমিন, বিশ্বস্ত রুহ অর্থাৎ ফেরেশতা। আলা কালবিকা আপনার হৃদয়ে, লিতাকুনা মিনাল মুনজিরিন যাতে করে আপনি সতর্ককারী হয়ে যান, মানুষকে সতর্ক করেন। সূরা শুআরা। মিকাইল সম্পর্কে, মিকাইল সম্পর্কেও কোরআনে কেম রয়েছে। সূরা বাকারা থেকে এই আয়াতের পর আয়াত রয়েছে, মান কান আদু লিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া জিবরীল ওয়া মিকাইল ওয়া জিবরীল ওয়া মিকাইল ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। তাহলে জিবরাইল আর মিকাইলের কথা কোরআনে কারীমে রয়েছে। মিকাইলের দায়িত্ব কি ছিল? মিকাইলের দায়িত্ব সম্পর্কে হাদিসে এসেছে যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টি সম্পর্কে, কোথায় বৃষ্টি দিতে হবে, কত পরিমাণ দিতে হবে। হ্যাঁ, আর বৃষ্টি হলে কি হয়, হ্যাঁ, গাছপালা ফসলাদি জন্মায়, এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আর একজন ফেরেস্তা, তার নাম হচ্ছে ইসরাফিল। তৃতীয় ফেরেস্তা, তার নাম কি? ইসরাফিল। ইসরাফিলের কথা কোরআনে কারীমে আছে কি? কে বলতে পারেন কোরআনে আছে? কে বলছেন না যে আছে? কোরআনে কারীমে নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নাম আছে। তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? সিংহা দিয়ে দেওয়া হয়েছে, যে সিংহা নিয়ে তুমি প্রস্তুত থাকো, যখনই তোমাকে আদেশ করা হবে যে এখন পৃথিবী শেষ ধ্বংস, কোন তখন সিংহাই ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি করে আরাম করতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহা দিয়ে দিয়েছেন এবং সে মুখে লাগিয়ে রয়েছে আর প্রস্তুত রয়েছে যে কখন আল্লাহর আদেশ যে হয়ে যায়, আর আদেশ হলেই সিংহাই ফুৎ করে দেবেন আর পৃথিবী ধ্বংস হবে, জবাবদেহি করতে হবে। তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নিশ্চিন্তে ঘুমাতে পারি? নিশ্চিন্তে নবী করিম সাল্লাম ঘুমাতে পারছেন না, চিন্তিত পরকালের জন্য। আর বিদাত পন্থী পীরেরা নিশ্চিন্তে তো তারা ঘুমাচ্ছেন, মুরিদদেরকে বলছেন অসুবিধা নেই। গত সপ্তাহে একটি প্রশ্ন আছে, প্রশ্নগুলি পড়ছিলাম, তা আজকে জবাব দেওয়ার সময় নেই, যেহেতু সময় অল্প, আগামী সপ্তাহে ইনশাল্লাহ প্রশ্নগুলি উত্তর দেব। তো এক লোক জিজ্ঞেস করেছেন যে আমাদের সে পীর সাহেবেরা সিজরা বাটে, তো উনি উচ্চারণটা খুব সুন্দর করে লিখতে পারেননি, সে অন্য কিছু লিখেছেন। আসলে ওটাকে ওরা বাংলা ভাষায় সিজরা বলে, আরবিতে সেটি সাজারা, আর সাজারা মানে হচ্ছে গাছ, ও গাছ মানে সিলসিলা। ও তাদের কাছে ওই সাজারা কি, সাজারা অর্থাৎ পীরদের যে তাসাউফের সুফিজ, মানে যত পীর মুরিদি সিলসিলা আছে সিরিজ সব ওই নামগুলি থাকে, যে আমি অমুক পীর আর আমি তার কাছ থেকে গদ্দি পেলাম, আর আমার পীর অমুক, আর আবার আমার পীরের পীর অমুক, তার পীর অমুক, এই করতে করতে এই যে বিদাতি বিদাতি, আকিদা বিদাতি, মতবাদ বিদাতি সিলসিলা আছে, ওই নামগুলি যদি লিখে দিয়ে দেয় একটা কাগজে, আর লিখে তারপর কাফনে গুজে দেওয়া হয়, কাফনের এক কিনারাতে বেঁধে দেওয়া হয়, কবর পূজারীরা বিদাতপন্থীরা কাফনের এক পাশে একটা কাগজ বাঁধে, ওতে লিখা থাকে ওই পীরদের নাম লিখা থাকে, তাদের আকিদা কি জানেন? কুফুরি শিরকি আকিদা। যে যদি এই সাজারা নাম মানে পীরদের সিলসিলা বাঁধা থাকে কাফনে, তাহলে মুনকার নাকির সাহসী করবে না, প্রশ্ন করা বলবে বসাবে, আর দেখবি যারে তুই সাজারা আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো, শাবাস, তুমি সাজারা নামা পীরদের সিলসিলা নিয়ে আসতে পেরেছ। দেখছেন কেমন অবস্থা? পীর তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ও তো মুক্তি পাবেই পাবে, কিন্তু পীরের যেই মুরিদে সিজরা পেয়ে গেল সেও মুক্তি পাবে, অবস্থা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চাইতে বড় কুফুরি আর কিছু হয় না, এরপরে আর ইসলাম নেই। যারা ভাবে যে তাদের পীরেরা উদ্ধার করতে পারে, আর সিজরা নামা লিখে দিল আর হিসাব নিকাশ কিচ্ছু হবে না, জবাবদেহি করতে হবে না, বিনা হিসাবে একবারে জান্নাত, এর চাইতে বড় কুফুরি আর কিছু নেই। ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের কুফুরির চাইতে কম নয়, ওর চাইতে বড়ই কুফুরি, কারণ এটি হচ্ছে মুরতাদ হওয়া কুফুরি। আর মুরতাদের কুফুরি হিন্দুইজম, ইহুদিজম আর খ্রিস্টানিজম চাইতে বড়, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল সম্পর্কে, জিবরাইল মিকাইল ইসরাফিল এই তিনজন ফেরেশতার বসাবে আর দেখবি যারে তুই সাজারা আছে, ঠিক আছে মাশাআল্লাহ খুব ভালো শাবাশ, তুমি সাজারা নামা পীরদের সিলসিলা নিয়ে আসতে পেরেছ, দেখছেন কেমন অবস্থা। পীর তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ও তো মুক্তি পাবেই পাবে, কিন্তু পীরের যেই মুরিদে সিজরা পেয়ে গেল সেও মুক্তি পাবে, অবস্থা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চাইতে বড় কুফুরি আর কিছু হয় না, এরপরে আর ইসলাম নেই। যারা ভাবে যে তাদের পীররা উদ্ধার করতে পারে, আর সিজরা নামা লিখে দিল আর হিসাব নিকাশ কিচ্ছু হবে না, জবাবদেহি করতে হবে না, বিনা হিসাবে একবারে জান্নাত, এর চাইতে বড় কুফুরি আর কিছু নাই। ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের কুফুরির চাইতে কম নাই, এর চাইতে বড়ই কুফুরি, কারণ এটি হচ্ছে মুরতাদ হওয়া কুফুরি। আর মুরতাদের কুফুরি হিন্দুইজম, ইহুদি ইজম আর খ্রিস্টান ইজম চাইতে বড়, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল সম্পর্কে জিব্রাইল মিকাইল ইসরাফিল এই তিনজন ফেরেশতার নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। নাম দিয়ে মানে ওসিলা দিয়ে নাই, আবার ভুল বুঝবেন না, নাম মানে ইয়া রাব্বা জিব্রিল ও মিকাইল ও ইসরাফিল, হে জিব্রাইলের মালিক, জিব্রাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, আল্লাহ, এভাবে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শোনায়, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ইস্তিফতার দোয়া, অর্থাৎ সানার দোয়া। আমাদের দেশীয় ভাষায় কি বলে, আল্লাহু আকবার বলার পরে নামাজে যেটি পড়া হয় তাকে কি বলা হয়, সানা। এটি হচ্ছে প্রাথমিক বা প্রারম্ভিক দোয়া। তো এই প্রথম দোয়া সুবহানাকা দোয়া আমাদের দেশে খুব প্রসিদ্ধ। আল্লাহ বাইদ বানির দোয়া বুখারী শরীফে রয়েছে, ইন্নী ওয়াজাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি মুসলিম শরীফে রয়েছে। আর আরেকটি দোয়া রয়েছে মুসলিম শরীফে, আল্লাহুম রাব্বা জিবরিলা, এখানে জিব্রাইল রয়েছে, আল্লাহুম রাব্বা জিব্রাইল, তাহলে জিব্রিলের নাম কোরআনে জিব্রিল আর হাদিসে জিব্রাইল, তাহলে জিব্রাইলও বলা যেতে পারে আর জিব্রিলও বলা যেতে পারে। ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াস শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালিফা ফীহি মিনাল হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। এই দোয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বা জিব্রিল, হে আল্লাহ তুমি জিব্রাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব। তাহলে জিব্রাইল মিকাইল ইসরাফিলের যিনি আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা প্রতিপালক, তাহলে সারা বিশ্ব জিব্রাইল, জিব্রাইল যদি একটি ডানা দিয়ে আঘাত করে পৃথিবীতে তো পৃথিবীকে উল্টে পাল্টিয়ে রেখে দেবে, একটি ডানা দিয়ে যদি আঘাত করে। সে জিব্রাইলের রব আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন পীরের চিঠি দেখে আর হিসাব নিকাশি নেবেন না, হ্যাঁ আল্লাহু আকবার। তো এই হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নাম এসেছে, হাদিসে আরো কিছু ফেরেশতাদের নাম এসেছে যেসব নামগুলি উল্লেখ করেছে। কোরআনে কারিমে একটি নাম এসেছে মালিক বলে, মালিক, জাহান্নামের দারোগা বা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, তার নাম আল্লাহ উল্লেখ করেছে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুকা, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুকা। জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, মরণ আসছে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, মরণ জীবনের প্রশ্ন নেই, শেষ করে দেওয়া হয়েছে মরণ, আর মরণ হবে না। মরণ হলে তো আরাম পেয়ে যায়, কেউ যদি আগুনে জলে কোথাও আগুন লেগে গিয়ে থাকে আর মরে যায় তাহলে শেষ হয়ে গেল আর কি, কিন্তু না মরণ নেই। সেই সময় জাহান্নামীরা জাহান্নামে দোয়া করবে, আল্লাহকে ডাকবে চিৎকার করে, কোন শোনাই হবে না। ফেরেশতাকে এই জাহান্নামের দারোগা ফেরেশতা, জাহান্নামের মালিক, দায়িত্বশীল ফেরেশতা, মালিক তার নাম, তাকে বলে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুকা, হে মালিক তোমার রব আমাদের কিছু ফয়সালা করে দিক, মানে আমাদের মরণ হয়ে যাক, মরণ হয়ে যাক। যখন খুব বালা মুসিবতে মানুষ থাকে তখন এক শ্রেণীর মূর্খ জাহেল লোকেরা কি বলে, অসুখ বিসুখ হলে খুব বেশি বিপদ আপদ হলে, আল্লাহ কখন মরণ হবে, মরে যেতাম, হ্যাঁ বলতে না, গুমরাহি, কোন মানুষের মরণ চাওয়া জায়েজ নাই। তো লিয়াকদি আলাইনা রব্বুকা, আমাদের ফয়সালা হয়ে যাক, অর্থাৎ আমাদের মরণ হয়ে যাক, জাহান্নামে আর কি ফয়সালা হবে। তো এই আয়াতের তাফসীর হচ্ছে যে তারা মরণ কামনা করবে, সূরা যুখরুফের আয়াত নম্বর 77। তো এই আয়াত দ্বারা বোঝা গেল মালিক ফেরেশতার নাম। হাদিসে রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব, তাতে উল্লেখ করেছেন জান্নাতের যিনি দায়িত্বশীল ফেরেশতা তার নাম হচ্ছে রিজওয়ান, তার নাম হচ্ছে রিজওয়ান। তাহলে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতার নাম রিজওয়ান, আর জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম মালিক। হাদিসে রয়েছে, সুনানের হাদিসে কবরের আজাব সম্পর্কে কবর যে দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করার জন্য আসবেন, উঠিয়ে বসিয়ে দেবেন, দুইজনের কথা রয়েছে, আহাদুহুমা মুনকার ওয়াল আখার নাকির। মুনকার এবং নাকির আমাদের দেশের মানুষরা খুব সহজ বুঝিয়ে সহজ বলে, মুনকির নাকির বলে না, কি বলে, মুনকির নাকির, মুনকির না, মুনকার এবং নাকির। মুনকার, মুনকার মানে ভয়ঙ্কর, এমন আগন্তুক ব্যক্তি, অচেনা ব্যক্তি দেখলে ভয় লাগে যে, ভয়ঙ্কর হবে দৃশ্য মুনকারের নাকিরের। এই দুইটির মানে হচ্ছে ভয়ঙ্কর ব্যক্তি, ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার নাকিরে দুই ফেরেশতা আসবেন। তাহলে এই দুই ফেরেশতার কথাও হাদিস রয়েছে। কোরআনে কেরিমে আর দুই ফেরেশতার কথা রয়েছে, হারুত এবং মারুত। হারুত এবং মারুত তারা ফেরেশতা, যদি এ সম্পর্কে তাফসিরকাররা ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলছেন না তারা ফেরেশতা নন, কিন্তু সঠিক হচ্ছে তারা ফেরেশতা এবং সেই সব ফেরেশতা মালায়িকাদেরকে, এই দুই হারুত মারুতকে আল্লাহ মানুষের পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। হারুত মারুতকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য, কি পরীক্ষা, যে তাদেরকে জাদু শিখাবে এবং তাদেরকে সতর্ক করত, জাদু শিখে, ওমা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা। হারুত মারুত আলাইহিমাসসালাম জাদু শিখিয়ে দিতেন, আর জাদু শিখো কিন্তু ব্যবহার করতে পারবে না, তোমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সাবধান, ইন্নামা নাহনু ফিতনা, আমাদের তোমাদের পরীক্ষার জন্য আমাদেরকে প্রেরিত করা হয়েছে, ফালা তাকফুর, সুতরাং কুফরি করবে না জাদুর ইউজ করে, জাদুর প্রয়োগ করে। পরীক্ষা একটা কাজ জানে আর তারপরে আবার করবে না, কম্পিউটার জানা যদি লোক হয় আর নিজের ঘরে কম্পিউটার না থাকে আর কোথাও যাই যেতে পায়, কোন অফিসে গিয়েছে আর কম্পিউটার আছে, চুপ করে ওখানে হাত যাবে, ঠিক না, যেহেতু জানে সে সম্পর্কে, এ বড় পরীক্ষার বিষয়। মাছ শিকার করতে যারা জানে আর মাছ চোখের সামনে দেখছে, বসে থাকতে পারবে, লাফ দিয়ে পড়বে যেন মাছ মারতে হবে, ঠিক না। তো এই রকমই অবস্থা, পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল্লাহ হারুত মারুতকে পাঠিয়েছেন। কিন্তু হারুত মারুত সম্পর্কে এর চাইতে অতিরিক্ত যে গাঁজাখড়ি কিস্সা কাহিনী, সেগুলি গাঁজাখড়ি কিস্সা কাহিনী। মনে রাখুন যে হারুত মারুত জানা করলো, এক মহিলা জেনা করতে চাইলো, তখন ওই মহিলা উড়ে গেল, উড়ে যাওয়ার পরে আকাশে ফেরেশতা, আকাশের একটি তারকা হয়ে গেল, আর সেই তারকার নাম হচ্ছে জোহরা তারকা। এগুলি কিস্সা কাহিনী, উদ্ভট এবং চরম ডাহা মিথ্যা কিস্সা কাহিনী রচনা করা হয়েছে ইহুদি নাসারাদের ইসরায়েলি বর্ণনায়। সুতরাং সাবধান, সে কিস্সা কাহিনীতে অনেক তাফসীরে কিতাবাদিতে এগুলি সন্নিবেশিত হয়েছে, সাবধান থাকবেন। এতটুকু ঠিক যে হারুত মারুতকে আল্লাহ জাদু শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন মানুষের পরীক্ষার জন্য সেই যুগে। সূরা বাকারায় হারুত মারুতের কথা উল্লেখ করা হয়েছে। ফেরেস্তাদের প্রকরণ, নাম তো হলো, তাহলে ফেরেস্তাদের প্রকরণ, অনেক প্রকারের ফেরেস্তা রয়েছে, তার মধ্যে এক দল ফেরেস্তাকে বলা হয়েছে হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেস্তা, আল্লাহর আরশ বহনকারী ফেরেস্তা, অসংখ্য ফেরেস্তা রয়েছেন যারা আরশ বহন করছেন। তাআলা তাআলা আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা মান হাওলা ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। এরা মুমিনদের জন্য ইস্তিগফার করতে থাকে, আল্লাহর আরশকে উঠিয়ে রয়েছে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, এদের আট জনের কথা আল্লাহ বলেছেন তারা শীর্ষস্থানীয় ফেরেশতা। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহর আরশ নিয়ে আসা হবে হাশরের মাঠে। সেই দিন আল্লাহর এই আরশ কয়জনে উঠাবেন, সামানিয়া, ইয়াহমিলু ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, তোমার রবের আরশকে বহন করবেন, ইয়াউমাইযিন সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে, সামানিয়া ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, আট জন ফেরেশতা। সূরা আল হাক্কা আয়াত নম্বর 17। একদল ফেরেশতা রয়েছেন যারা হচ্ছেন আদম সন্তানের সুরক্ষাকারী, আর আদম সন্তানের মানব জাতির হেফাজতে সুরক্ষায় নিয়োজিত রয়েছেন। এরা দুই প্রকার, এরা আবার দুই প্রকার, সুরক্ষা অর্থাৎ আমলের সুরক্ষা, আর এক হচ্ছে তাদের জীবনের সুরক্ষা। এই দুই দল রয়েছেন, একদল ফেরেশতা নিযুক্ত রয়েছেন যে বনি আদম, আদম সন্তান কি কাজকর্ম করছে, কি কথাবার্তা লিখছে আর কি কথাবার্তা বলছে, অর্থাৎ তাদের কথা কর্ম সবকিছু তারা লিপিবদ্ধ করছেন, সুরক্ষিত করে রাখছে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তাদেরকে সম্মানিত লেখক বৃন্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। তাহলে একদল ফেরেশতা আমাদের আমল কর্ম কথা সুরক্ষিত করছেন, এদেরকে বলা হয়েছে যে আদম সন্তানের আমল সুরক্ষাকারী ফেরেস্তা। আরেক দল ফেরেস্তা রয়েছেন যারা আদম সন্তানের বালা মুসিবত বিপদ আপদের সময় সুরক্ষা হেফাজতের জন্য নিয়োজিত রয়েছেন, যার মত নেই, যার আহত হওয়া নেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে বাঁচাতে হবে। ডাকাতে ঘিরে নিয়েছে, ছিনতাইকারী ঘিরে নিয়েছে, দুশ্মন ঘরে ঢুকে পড়েছে, আপনাকে শেষ করে দেবে, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে, কিন্তু আল্লাহ আপনার হায়াত রেখেছেন, আপনার তকদিরে আহত হওয়া পর্যন্ত নেই। সুতরাং সেখানে ওই ফেরেশতাগুলি হাজির হয়ে যাবেন হেফাজতের জন্য। আশেপাশে সবাই মরে গেছে, আপনার কিছু হয়নি। অনেক সময় এরকম ঘটনা শুনেছেন, দেখেছেন, সব মরে লাশ পড়ে আছে, একজনের কিছু হয়নি। বড় বড় বিল্ডিং গুলি ভেঙে পড়লো, আপনারা শুনেছেন হয়তো খবর কাগজে বা প্রচার মাধ্যমগুলিতে, যে পাঁচ দিন সাত দিন দশ দিন পরে কাশ্মীরে যে ভূমিকম্প হয়েছে তাতে পাঁচ দিন সাত দিন দশ দিন পরে ছোট্ট শিশু, পাঁচ বছর সাত বছরের শিশু পাওয়া গেছে, ধ্বংসস্তূপে পাওয়া গেছে না? আল্লাহ আকবার, কোথা থেকে? জি, আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী নিযুক্ত হয়ে গেছে সেখানে। রিজিকের প্রয়োজন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই দুই শ্রেণী সম্পর্কে কোরআন এবং হাদিস রয়েছে। প্রথম শ্রেণীর কথা, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল ইরশাদ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সূরা ইনফিতার। আর আল্লাহ ইরশাদ করে সূরা কাফ, ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষের দুই দিকে, ডান দিকে এবং বাম দিকে, দুই ফেরেশতা প্রস্তুত হয়ে রয়েছেন। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়া আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, তারা বসে রয়েছেন, প্রস্তুত হয়ে রয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলছেন আপনি, আমি বলছি, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রস্তুত হয়ে তারা, রাকিব মানে তারা পর্যবেক্ষণ করছেন, আতীত এবং প্রস্তুত, রেডি রয়েছেন লিখার জন্য, নোট করার জন্য। কেউ কেউ এর রাকিবুন আতীদকে ভুল বুঝেছে, ভুল বুঝে বলেছে রাকিব এক ফেরেশতা আর আতীদ আর এক ফেরেশতা। এই ভুল ধারণা দূর করে দেওয়ার জন্য, যাতে করে এই ভুল না থাকে বা কোন বই পড়লে এই ভুল না থেকে যায়, সেই জন্য এই কথাটি আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। রাকিব আতীদ তাদের গুণ বলা হয়েছে। রাকিব মানে পর্যবেক্ষণকারী, প্রস্তুত হয়ে রয়েছেন, কি করছো, কি কথা বলছো, কি মন মানসিকতা রাখছো, আর আতীদ প্রস্তুত হয়ে রয়েছেন নোট করার জন্য। হাদিস দ্বারা প্রমাণিত যে ডান দিকে যে ফেরেশতা রয়েছেন তিনি নেকি লিখেন, বাম দিকে যে ফেরেশতা রয়েছেন তিনি গুনাহ লিখেন। এছাড়াও ফেরেশতা, এক ধরনের ফেরেশতা রয়েছেন যারা মায়ের পেটে জরায়ুতে, রেহেমে যে গর্ভধারণ করে, এই যে গর্ভধারণ করে যে শিশু, সেই শিশুর ওপর আল্লাহ নিযুক্ত করে রেখেছেন অসংখ্য ফেরেশতাকে। পিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাদিকুল মাসদুক, পিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চিরসত্য। তিনি বর্ণনা করেছেন, হাদিস বয়ান করেছেন, আন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান নুতফা, তোমাদের প্রত্যেককে চল্লিশ দিন নুতফার আকারে, অর্থাৎ বীর্যর আকারে মায়ের পেটে জরায়ুতে আল্লাহ রাখে। চল্লিশ দিন ধরে কি থাকে? বীর্যর আকারই থাকে। সুম্মা ইয়াকুনু আলাকা, তারপরে মিসলা জালিকা, এইরকমই, অর্থাৎ আবার চল্লিশ দিন ধরে কি থাকে? জমাট বাঁধা রক্ত, আলাকা মানে জমাট বাঁধা রক্তের আকারে থাকে। সোম্মাইয়া কোন মুদগাতা মিসলা জালিকা, অতপর তৃতীয় চল্লিশে কি হয়? মজগা, গোস্তের একটি টুকরো বা পিণ্ড হয়ে থাকে এই চল্লিশ দিন। সোম্মা ইউরসিলু ইলাইহিল মালাক, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাক, ফেরেশতা প্রেরণ করেন, ফায়ানফুখু ফিহি রূহ, তখন তাতে আত্মা দিয়ে দেওয়া হয়। তাহলে কতদিনে? ৩৪, ১২০ দিনে আত্মা দিয়ে দেওয়া হলো। আর কি করা হলো? ওয়ায়ুমারু বিআরবাই কালিমা, চারটি কথা লিখার আদেশ দিয়ে দেওয়া হয়, যে লিখো কি? ইউক্তাবু রিজকুহু, রিজিক, এর রিজিক, রিজিকের উৎস কোথায়? হালাল না হারাম, নাই না অন্যায়, দেশে না বিদেশে, চাকরি না ব্যবসা, না দিন মজুর করা, ইত্যাদি ইত্যাদি, এবং রিজিকের পরিমাণ ইত্যাদি, রিজিক সম্পর্কে বিস্তারিত লিখা হয়। ওয়া আজালহু, বয়স, সময়কাল, কত দুনিয়াতে কতদিন বাঁচবেন। ওয়া আমালহু, কর্ম, কেমন কর্ম, সৎ ভালো না মন্দ, শাকিউন আও সাঈদ, অসৎ লোক, পাপিষ্ঠ, অপরাধী, আর না নেক লোক, সৎ লোক, এসব লিখা হয়। একদল ফেরেশতা নিযুক্ত রয়েছেন মানুষের আত্মা কবজ করার জন্য, মানুষ জিন মত রয়েছে, এদের আত্মা কবজ করার জন্য একটি দল রয়েছে ফেরেশতাদের। তাহলে মনে রাখবে, একজন ফেরেশতা নন, তাহলে একজন ফেরেশতা যার কথা মালাকুল মওত বলা হয়েছে তিনি হচ্ছেন তাদের নেতা, তাদের নেতা চিফ, এই গ্রুপের চিফ তিনি মালাকুল মওত। আর আমার দেশে মালাকুল মওতের একটি নাম প্রসিদ্ধ রয়েছে, কি নাম বলে বলুন তো দেখি, আজরাইল। আজরাইল কোন হাদিসে নেই, আজরাইল কোরআনে তো নেই, আজরাইল নাম কোন হাদিসে নেই, ইজরাইল কথাটি আছে সেটি হাদিসে নেই, সেটি ইহুদি নাসারাদের কিতাবে আছে। সুতরাং ইহুদি নাসারাদের কিতাবে যদি আসে আর কোরআন হাদিসে না থাকে সেগুলি আমরা ব্যবহার করব না, কারণ হতেও পারে নাও হতে পারে। যদি কোরআন হাদিসের সাথে দ্বন্দ্বও না থাকে তারপরে নবী বলেছেন যে লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়ালা তুকাজ্জিবু, তাদেরকে সত্য ভাবিও না এবং তাদেরকে মিথ্যাও মনে করিও না, হলি হতে পারে। সুতরাং আজরাইল বলবো না বা ইসরাইলও বলবো না, আজরাইল তো নেই, ইসরাইল পর্যন্ত নেই। ইসরাইল মানে ওটা হচ্ছে আইন দে ইসরাইল, এই নামটি যেটি বলা হয়েছে এই সম্পর্কে। আর বর্তমান যে ইহুদিরা সেটা হচ্ছে ইসরাইল, হামজা আলিব দিয়ে হচ্ছে ইসরাইল, যাকে ইংরেজিতে বা বাংলাতে অনেক ইসরাইল বলে। তো মালাকুল মওত ফেরেশতাদের একটি দল রয়েছে, তাদের নেতা হচ্ছেন মালাকুল মওত। কোরআনে আল্লাহ মালাকুল মওত বলেছেন, সুতরাং কি বলবেন, মরণের ফেরেশতা। মালাকুল মওত মানে মরণের দায়িত্বশীল ফেরেশতা। এই ক্ষেত্রে দুই প্রকারের আয়াত রয়েছে, এক আয়াতে এক বচন ব্যবহার করে একজন ফেরেশতার কথা বলা হয়েছে, আর এক আয়াতে আল্লাহ বহু বচন জমা ব্যবহার করেছেন যারা মৃত্যু দিয়ে থাকেন। এই দুইটি আয়াত সূরা সিজদায় আল্লাহ রাব্বুল আরশাদ বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মওত আল্লাযী উক্কিলা বিকুম, হে নবী বলে দাও ইয়াতাওয়াফাকুম, তোমাদের মরণ দিয়ে থাকেন, তোমাদের রুহকে কবজ করে থাকেন। মালাকুল মওত মরণের দায়িত্বশীল ফেরেশতা, মালাক এক বচন আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে আবার ফিরে আসবে, ফিরে আসতে হবে, মরণ হলেই আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আর এক আয়াত আল্লাহ রাব্বুল্লাহ সূরা আনাম ইরশাদ করেছে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মওত, যখন কোন ব্যক্তির মওতের সময় মৃত্যুর সময় চলে আসে, ঘনি আসে, তাওয়াফাতু রাসূলুনা, তখন আমার দূতগণ তাদের আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন, কবজ করে থাকেন। তাওয়াফাতু রাসূলুনা, রাসূলের বহুবচন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে সব ফেরেশতাগণ মৃত্যুর কাজে অর্থাৎ মানুষের মরণ দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছেন তাদের সংখ্যা বহু রয়েছে। ফেরেশতাদের স্থান কোথায় বসবাস করেন, মানুষ যেমন দেখছেন বাস করছে এই পৃথিবীতে, এই পৃথিবীর ওপরে জিনেরা বাস করে, তাদের বিশেষ বিশেষ স্থান রয়েছে। মালায়েকা ফেরেশতাগণ কোথায় বসবাস করে, তাদের বাসা কোথায়? মালায়েকারা আকাশে থাকে, তাদের আসল স্থান হচ্ছে আকাশে। তাদের কাজকর্ম হয়ে গেলে আপন স্থানে ফিরে যান, ডিউটিতে যখন আছেন আছেন, পৃথিবীতে আল্লাহ ডিউটিতে পাঠিয়েছেন পৃথিবীতে ডিউটি করছেন, আকাশের উপর ডিউটিতে লাগিয়েছেন আল্লাহ সেখানে ডিউটি করছেন, আর ডিউটি শেষ হয়ে গেলে আপন স্থানে আকাশে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু আয়াতে বলা হয়েছে যে তারা অবতরণ করেন, নাজিল হয়ে থাকেন, নাজিল হন কোত্থেকে, আকাশ থেকে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ অবতরণ করেন, এমনকি রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামও আকাশ থেকে নেমে আসেন। ফেরেশতাদের সংখ্যা এর আগে বলেছি, গণনায় আছে অগণন ফেরেশতা রয়েছে। এই সম্পর্কে একটি আয়াত রয়েছে সূরা মুদাস্সির আয়াত নম্বর 31, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ ছাড়া তোমার রবের সৈনিকদের সংখ্যা কত আছে কেউ জানে না। জুনুদ মানে সৈনিক, আল্লাহ সৈনিক কারা, মালায়েকা, মালায়েকাকে বোঝানো হয়েছে। আর একটি প্রশ্ন হচ্ছে ফেরেশতাদের মরণ, সবার মরণ হয়, মানুষের মরণ হবে, জিনেরও মরণ হবে, আর জীবজন্তুর মরণ তো দেখতে পাচ্ছেন সবকিছুরই মরণ, কুল্লো মানে আলাইহা ফান বা কুল্লো নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেক ব্যক্তিকে মরণের আস্বাদন গ্রহণ করতে হবে। ফেরেশতারা মরবেন না, মরবেন না, ফেরেশতারাও মরবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু হাশাইয়িন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া পৃথিবী সব কিছুই ধ্বংসশীল। সুতরাং ফেরেশতা একদিন মৃত্যুবরণ করবে, তবে মানুষের মতো নয়, জিনদের মতো নয়, বহুকাল তারা বেঁচে থাকবে, তারপরে একদিন মরণ তাদের হবেই হবে। কোরআনে কারিমে আরো আয়াত রয়েছে, নফিখা সূরে ফাসায়েক আমান ফিস সামাওয়াত ওয়া আমান ফিল আরদ, এই আয়াতকে পেশ করা হয়েছে এই ক্ষেত্রে ফেরেশতাদের মরণের ক্ষেত্রে। আল্লাহ কি বলেছেন? ওয়া নুফিকা ফিস সূর, যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে, ফাসায়েক আমান ফিস সামাওয়াত ওয়া আমান ফিল আরদ, আকাশে যারা রয়েছেন আর জমিনেও যারা রয়েছেন সবাই কি হবেন? জ্ঞান হারা হয়ে যাবেন, মানে মারা যাবে। সায়েকার তাফসির করা হয়েছে, মারা যাবে, মানুষ মারা যাবে, সেই যুগে যত মানুষ থাকবে জিন মারা যাবে, পৃথিবীর সবকিছু সৃষ্টি মারা যাবে। আর আকাশে, আকাশে আবার কি আছে তাহলে? হ্যাঁ, মালায়েকা। তাহলে ফাসায়েক মান ফিস সামাওয়াত, আকাশে যারা রয়েছেন অর্থাৎ ফেরেশতা গুলো মারা যাবেন। আরেকটি বিষয় থেকে গেছে, সময় কিছুটা আছে সেজন্য আলোচনা করে দিই, যেহেতু বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে করছি যে বিষয়টি একসাথে চলে আসুক, তা হচ্ছে যে মুমিনদের ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা কি? এই একটি প্রশ্ন যে ফেরেশতাদের ভূমিকা আমাদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে কি? তা না, আমাদের ক্ষেত্রে মুমিনদের ক্ষেত্রে কি করে থাকেন তাদের ভূমিকা? আর আরেকটি হচ্ছে এর বিপরীত, অর্থাৎ আমাদের করণীয় ভূমিকা ফেরেশতাদের ক্ষেত্রে কি হওয়া উচিত? প্রথম বিষয় তা হচ্ছে যে মুমিনদের শানে বা মুমিনদের ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা তারা কি করেন। প্রথম বিষয় যেটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, তা হচ্ছে যে মুমিনদেরকে ফেরেশতাগণ ভালোবাসেন। মালায়েকা আহলে ঈমানকে, ইমানদার ধার্মিক লোকদেরকে ভালোবাসে। এই ক্ষেত্রে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে পিয়ানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুখারী মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, কোন বান্দাকে যখন ভালোবাসেন, তখন সাত আকাশের ওপর আরশে আজিম থেকে তিনি তার মুকাররাবিন ফেরেশতা, নিকটবর্তী ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করেন যে ইয়া আহলাস সামাওয়াত, হে ফেরেশতাগণ, ইন্নি উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ওই যে অমুক গ্রামে ওই লোক রয়েছে তাকে আমি ভালোবাসি, অমুক অমুককে ভালোবাসি, ফাহিব্বু হো, তোমরাও ভালোবাসো। তারপরে সাত আকাশের ওপরে ফেরেশতাগণ আবার তারা বলেন চিৎকার করে, তখন ষষ্ঠ আকাশের ফেরেশতাগণ শোনেন, তারাকে বলে তোমরাও ভালোবাসো, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ বলছেন তোমরাও ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত এই সংবাদ পৌঁছে যায়, সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আর, তারপরে জনপ্রিয়তা লাভ করে এবং মানুষের ভালোবাসা পায় পৃথিবীতে, তারপরে মানুষ ভালোবাসতে পারে। যারা দীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা, ইমানের ভিত্তিতে যারা ভালোবাসা পেয়েছে তাদের কথা বলা হচ্ছে। আর এমনিতে পৃথিবীতে শিরক বিদাত করেও, আর বিধর্মিতা করেও, নাস্তিকতা করেও, আর দুনিয়ার মানব রচিত বিধানদের নেতৃত্ব করেও অনেকেই ফাসেক, ফাজের আর পাপিষ্ঠদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কোনটি? যেটি ইমান এবং তাকওয়ার ভিত্তিতে ধার্মিক লোকদের কাছে যে ভালোবাসা পায় এবং জনপ্রিয়তা পায়, ধার্মিক লোকদের জনপ্রিয়তা, ফাসেকদের জনপ্রিয়তা নাই। তো ওই হাদিসে রয়েছে যে ফায়ুহিব্বুহু আলুস সামায়ে, আকাশের যত ফেরেশতা রয়েছেন সবাই তখন সেই ব্যক্তিকে ভালোবাসতে লাগেন। বোঝা গেল যে ফেরেশতাগণ মুমিন, ধার্মিক, নেক লোকদের ভালোবাসেন, এই জন্য আল্লাহ রাব্বুল তাদের জীবনে বরকত দান করেন, ফেরেশতা ভালোবাসে, বরকত হয় এবং ফেরেশতারা তাদের স্পেশাল সাহায্য করে বালা মুসিবত বিপদ আপদ। আরেকটি কাজ হচ্ছে ফেরেশতাদের যে মুমিনদেরকে সবসময় সতর্ক রাখে, ভুল না করে, যাতে করে ভুল করতে গেলেই না, ভুল করতে দেয় না, এমন পরিস্থিতি তৈরি করে দেয় আর ভুল করতে পারে না। অনেক সময় ভুল করতে ইচ্ছা করেছেন তারপরে করতে পারলেন না, আল্লাহ ভালোবাসেন, ওই ফেরেশতারা ভালোবাসেন, সেই জন্য এমন ভাবে চালায় যে আপনাকে আর ভুল করতে দেবে না। ঘুম, এমন ঘুম এসেছিল ঘুম ভাঙবে না, আপনার নামাজ যাবে আজকে, হঠাৎ করে টেলিফোন চলে আসলো, ঘুম ভেঙে গেল। আপনি হয়তো, আপনি যদি ইমানি দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চিন্তা করতেন তাহলে সত্যি চট করে আপনার এই কথা আসতো, আরে এখন তো একামত হতে যাচ্ছিল, যদি এই টেলিফোনটা না আসতো তাহলে তো আমার ওটা সম্ভব ছিল না, এমন আমার গাঢ় ঘুম ছিল, তাহলে কোথা থেকে? এইরকম অনেক সময় মানুষ অন্যায় করার জন্য ইচ্ছা করে যে কদম ওঠায় যে এই কাজটি অন্যায় করবো, ফিল্ম দেবো আজকে, আজকে এই থাইল্যান্ড লটারিতে যাব, আর রাস্তা গিয়ে হঠাৎ করে বাধা পেয়ে গেল, কোন একটি এমন বাধা পেয়ে গেল আর যেতে পারলো না, বা হয়তো গেল সেই দিন আরো সুযোগ হলো না, তখন তার মনটা ফিরে গেল যে যখন বাধাই পেয়ে গেলাম পাপের কাজে এসে, না আর করবো না, এতে আমার কল্যাণ রয়েছে। এইভাবে মুমিন লোককে সঠিক পথে রাখার জন্য প্রয়াস চালায় ফেরেশতাগণ, মুমিনদের জন্য দোয়া করেন ফেরেশতারা, মুমিনদের জন্য দোয়া করেন। এই ক্ষেত্রে বহু হাদিস রয়েছে এবং কোরআনে কারিমে আয়াত বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ক্ষমা চায়, দোয়া করে। ক্ষমা চাওয়া এক আলাদা এবং দোয়া করা, দোয়াও করে তাদের জন্য। পিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে যে আকাশের ফেরেশতাগণ যারা মানুষকে সৎ কথা শিখায়, মুআল্লিমুন নাসিল খায়রা, মানুষকে কল্যাণের কথা শিখায়, সৎ কাজের উপদেশ দিয়ে থাকে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, নামাজের শিক্ষা দিয়ে থাকে, তাওহীদের শিক্ষা দিয়ে থাকে, সুন্নতের শিক্ষা দিয়ে থাকে, কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ রাসূলের বাণী শিক্ষা দিয়ে থাকে, বিদআত থেকে সতর্ক করে থাকে, শিরক থেকে সতর্ক করে থাকে, এক কথায় সৎ কাজের যারা শিক্ষা দিয়ে থাকে, দ্বীনী প্রতিষ্ঠানের যারা শিক্ষক, এক কথায় দ্বীনী প্রতিষ্ঠানের ইসলামের শিক্ষক যারা, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা কি করেন, ইউসাল্লুনা, তাদের জন্য দোয়া করতে থাকেন, রহমতের রহমতের দোয়া করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে রয়েছে যে প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য ফেরেশতারা কি করেন, রহমতের দোয়া করেন। আল মালায়েকাতু ইউসাল্লুন আলা সুফুফিল আউওয়াল, প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতারা দোয়া করেন যারা সেহরি খায় তাদের জন্য, সাহরি, ভোর রাতের খাবার খেয়ে যারা এই সুন্নত মোতাবেক রোজা রাখে সাহরি খেয়ে, তাদের ক্ষেত্রে নবী করিম হাদিস রয়েছে যে ফাইনাল মালায়েকা তো ইউসাল্লুন আলাল মুতাসাহিরিন, সাহরি যারা খায় তাদের জন্য রহমতের দোয়া করে। এইরকমই ফেরেশতাদের কাজ হচ্ছে মুমিনদের ক্ষেত্রে, যে মুমিনদের দোয়ায় আমিন বলে ফেরেশতারা, আপনি দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, ফেরেশতারা আমিন আমিন বলে, ফেরেশতারা আমিন আমিন করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ইস্তিগফার, একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের হাদিস, ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা সব সময় নেক দোয়া বলবে, বদদোয়া করবে না, তাহলে বদদোয়া থেকে খারাপ দোয়া থেকে বেঁচে থাকা দরকার। ছেলেরা বিরক্ত করলে হঠাৎ করে বিরক্ত হয়ে অনেকেই কি করে, অধৈর্য হয়ে তাড়াহুড়া করে বদদোয়া দিত, মরো মরো, মানে একটি কাজে নিষেধ করেছিল আর নিষেধ করার পরে নিষেধ না মেনে তারপর কাজটি করে ফেললো, ঠিক হয়েছে ভালো হয়েছে, মরো মরো, পড়ে গেল হঠাৎ করে, মরো মরো, না না খবরদার না, আমিন বলে, এমনটা না হয় যে আপনার বদদোয়াতে ফেরেশতাদের আমিন হয়ে যায়। সুতরাং সবসময় ভালো দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, বিশেষ করে কোন মানুষ মারা গেলে যদিও তার খারাপ দিক থাকে, ভালো দিক তুলে ধরার প্রয়োজন রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তোমরা ভালো কথা বললে ওর উপর আমিন হবে ফেরেশতাদের, খারাপ কথা যদি বলো তো ওর উপর আমিন হয়ে যাবে, সুতরাং খারাপ বলবে না, ধ্বংস হোক, ভালো হয়েছে, জাহান্নামে চলে যাক, না না না, মারা গেছে জাহান্নামে পৌঁছার থাকলে পৌঁছেই গেছে, ও যদি গুনাহগার হয় তো জাহান্নামে পৌঁছে গেছে, فَإِنَّهُ قَدْ أَفْضَى إِلَى مَا تَقَدَّمَ, যা কিছু অগ্রিম পাঠিয়েছে সেখানে সে পৌঁছে গেছে, নেকি পাঠিয়ে থাকলে নেকির জায়গায় পৌঁছে গেছে, আর গুনাহ পাঠিয়ে থাকলে গুনার জায়গায় পৌঁছে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মৃত ব্যক্তির সমালোচনা করতে হবে না, ভালো দিক থাকলে তুলে ধরতে হবে, আর না হলে কুফুয়ান মাসাবিহিম, শুধু খারাপ দিক খারাপ দিক, ভালো দিক পাচ্ছেন না তাহলে চুপ থাকে, বললেন না কিছু, নীরব থাকে, যে কোনো মানুষ হোক না কেন। তো নবী সাল্লাল্লাহু বলছেন ফেরেশতারা তোমাদের কথার উপর আমিন বলে থাকেন, ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, মুমিনদের জন্য ইস্তিগফার করে থাকে কোরআনে কারীমের আয়াত সূরা গাফিরের, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, মুমিনরা যখন নেকির মজলিস করে, দ্বীনের মজলিস, যেমন দ্বীনী আলোচনা হচ্ছে, এরকম যে কোনো জায়গায় সারা বিশ্বে দ্বীনের আলোচনা হয় সেখানে অসংখ্য ফেরেশতা পৌঁছে যান, নবী করিম হাদিস রয়েছে, ওয়াহাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা এসব দিনের মজলিসকে ঘিরে নেন, যেখানে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয়, কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, সুন্নতের কথা আলোচনা হয়, যেখানে দিনের কথা আলোচনা হয় সেখানে অসংখ্য ফেরেশতা সেই রকম মজলিসগুলিকে ঘিরে নেন। জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় এসে বসে যান, আর প্রথম প্রথম কে কে আসছে তাদের নাম নোট করতে থাকেন, এগুলি কাজ করতে থাকেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে। রাতে এবং দিনে দুইটি শিফটে ফেরেশতাগণ ডিউটি করে, ইয়াতাকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল্লাইল ওয়া মালায়েকাতুন বিন-নাহার, ওয়া ইয়াজতামিউনা ফী সলাতিল আসর ওয়া সলাতিল ফজর, ফজর এবং আসর নামাজে ওই দুই শিফটের ফেরেশতাগণ হাজির থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে। তাহলে মুমিনদের আমলনামা এগুলি, একদল তো আমলনামা নোট করতে আছে, আর স্পেশাল এইসব ডিউটিতে নিয়োজিত ফেরেশতা এসে থাকেন এবং তারা দেখতে থাকেন, অবলোকন করেন যে কোন কোন লোকের নামাজ পড়তে আসছে, কে ফজরে আসলো, কে আসলো না, কে আসরে আসলো আসলো না, এইভাবে তারা অবলোকন করতে থাকেন। কোরআনে কারীম যখন তেলাওয়াত করে মুমিন বান্দা নারী পুরুষ, তখন অসংখ্য ফেরেশতা নেমে আসেন রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের, এর প্রমাণ বুখারী শরীফের হাদিসে রয়েছে। মুমিনদের সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকে পৌঁছে দেন। ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। নাসাই শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জন্য অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, যারা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছিয়ে দেন। ভ্রমণ করতে থাকে, সারা পৃথিবীতে ভ্রমণ করতে থাকে এবং দেখতে থাকে কোথায় সালাম হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি বললেন, এই সালাম নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কবরে পৌঁছে দেওয়া হয়। মুমিনদেরকে সুসংবাদ দিয়ে থাকে, মুমিনদেরকে ফেরেশতাগণ সুসংবাদ দিয়ে থাকেন। সুসংবাদ যখন ওয়াহির জামানা ছিল তখন ফেরেশতা স্বয়ং এসে সুসংবাদ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে, তাই না? ফাবাশ্শারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন বরং ফেরেশতাদের কথা বলে ওয়াবাশ্শারুহু বিগোলামিন আলিম। যখন দ্বিতীয় ছেলে ইসহাকের সুসংবাদের কথা আসলো, আল্লাহ কোরআনে বলছেন যে সূরা যারিয়াতে যে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন আমার ফেরেশতারা গিয়ে। তাহলে সুসংবাদ নবীদেরকে দিতেন। এইরকমই লুত আলাইহিস সালামকে সুসংবাদ শোনালেন যে লুত, তোমার এই যে জালেমদের জাতি তাদেরকে ধ্বংস করা হবে আর তোমাকে মুক্তি দেওয়া হবে, সুসংবাদ। এইরকমই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে জাকারিয়া তোমার ঘরে ইয়াহিয়া জন্মাবে, সুসংবাদ। এখন কিভাবে ফেরেশতা সুসংবাদ পাঠাবে, যে কিভাবে পাঠাতে পারেন? কোন সুসংবাদ আসার রাস্তা আছে আমাদের কাছে? কোন রাস্তা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাহু নবুয়াত বাকি নাই, নবী রসুল হবে না, ইল্লাল মুবাশশিরাত, তবে সুসংবাদ বাকি রয়েছে। সুসংবাদ কি? নবী বলছেন যে হে রুয়া সালেহা, সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন, ইয়ারাহাল মুসলিম আও তোরা লাহু, মুসলিম নিজেই নিজের জন্য দেখলো অথবা এক মুসলিম অন্য ভাইয়ের ক্ষেত্রে দেখলো যে অমুকের এই হবে, এইরকম হবে হয়েছে স্বপ্ন। এবং স্বপ্নের যদি সঠিক তাবির করতে পারা যায়, অনেক সময় স্পষ্ট থাকে অনেক সময় অস্পষ্ট থাকে স্বপ্ন, তার তাবির করতে হয়, বিবরণ বের করতে হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, বহু সুসংবাদ নেক লোকদের হয়ে থাকে। ফেরেশতারা বা মালায়েকা মুমিনদের সাথে আল্লাহ রাস্তায় জিহাদ করে। যদি আল্লাহ রাস্তায় কোথাও জিহাদ হয় তাহলে মুমিনদের সাথে জিহাদ করার জন্য আসেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ক্ষেত্রে বলেছেন, ওহদের যুদ্ধের ক্ষেত্রে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুনাইনের যুদ্ধে নেমেছিলেন, কোন কোন যুদ্ধে লড়াই করেছেন আর কোন কোন যুদ্ধে সাপোর্টের জন্য এসে থেকেছেন, কিন্তু তারা লড়াই অংশ নেননি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওয়াইল তাআজ্জা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন বদরের কথা উল্লেখ করে যে আলা ইয়াকফিয়াকুম রাব্বুকুম আইয়ুমিদ্দাকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজিলিন, 3000 ফেরেশতার কথা এখানে আল্লাহ বলেছেন। আর একটি আয়াতে 5000 ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনিন, সূরা তাওবায় আল্লাহ রাব্বুল বলছেন তোমাদের আল্লাহ সাহায্য করেছেন, বহু জায়গায় আল্লাহ সাহায্য করেছেন এবং বিশেষ করে হুনাইনের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, ফেরেশতা নামিয়ে দিয়ে সাহায্য করেছেন। আফগানিস্তানে যখন রাশিয়ার কমিউনিস্ট নাস্তিক মার্ক্সবাদী লেনিনবাদীদের বিরুদ্ধে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছিল, তখন বহু আল্লাহর নেক বান্দারা তাদের সাক্ষ্য রয়েছে যে তারা দেখেছেন যে সাদা দবদবে কাপড় পরে কোন ব্যক্তি আসলেন, আসার পরে দুশ্মনদেরকে সামনে থেকে ধ্বংস করে দিলেন, আর দুশ্মন নেই, কোথায় দুশ্মনদের গোলা বারুদ ট্যাঙ্ক নিয়েছে সব ধ্বংস হয়ে গেল হঠাৎ করে। অথচ আফগানিরা যখন যুদ্ধ শুরু করে তারা খালি হাতে যুদ্ধ শুরু করেছিল রাশিয়ার এই পরাশক্তির বিরুদ্ধে, কোন কিছু তাদের কাছে ছিল। তাহলে এটি শুধু নবী সাল্লামের জামানার সাথে খাস না, আজকেও যদি আল্লাহ রাস্তায় কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ হইতে হবে। মুসলমানদেরকে মারবেন, মুসলিম দেশে আপনি আত্মঘাতী হামলা করেন, মুসলিম দেশের ধন সম্পদ নষ্ট করেন সৌদি আরব আর বাংলাদেশে বা অমুসলিম দেশে করে আপনি আরো মুসলিমদের ক্ষতি সাধন করবেন না, তবে যেখানে আক্রমণ হয়েছে, যেখানে আক্রমণ হয়েছে মুসলিমদের ওপর অবশ্যই প্রতিহত করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের দিয়ে সাহায্য করবেন। এ কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো এ হচ্ছে ফেরেশতাদের ভূমিকা মুমিনদের সম্পর্কে। ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেন, ওয়াল্লাহু ইয়াসমুক মিনান নাস, আল্লাহ হেফাজত করেন ফেরেশতাদের দ্বারা, আল্লাহ হেফাজত করেন। এবং নেক লোকদের সৎ লোকদের কোথাও বালা মুসিবতে পড়ে গেছে, কোথাও শত্রু ঘিরে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে তাদের হেফাজত করেন। এইরকম বহু ঘটনা রয়েছে নবী সাল্লামের জীবনেও রয়েছে। আবু জাহাল একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় রয়েছেন, সেই সময় মেরে দেব, শেষ করে দেব উদ্দেশ্য করে সামনের দিকে বেড়ে আসছিলাম, আর হঠাৎ করে আবু জাহাল মনে হচ্ছে যে কে তার গলা টিপে ধরে নিয়েছে আর ধড়ফড় করছে, ছটফট ছটফট ছড়ো শুরু করেছে। এই দৃশ্য দেখে মক্কার আরো কাফিররা আশেপাশে বসেছিল। আবু জাহাল বলছে, আবুল হাকাম তুমি তো এক্ষুনি গিয়েছিলে যে মোহাম্মদকে মেরে শেষ করে দিয়ে গলাটা টিপে দিয়ে চলে আসবো, আর কি ব্যাপার তুমি ফিরে চলে আসলে? বলছে, বলো না বলো না বলো না, আমি যদি যেটা মনে হচ্ছে আমাকে ছিন্ন ভিন্ন করে তো কি জানি, আমি বুঝতে পারলাম না, মনে হচ্ছে আমাকে শেষ করে দিবে, আমি ভয়ে ভয়ে ভীত হয়ে পালিয়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করেছেন। না হলে চিন্তা করতে পারেন, মক্কার কাফেরদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ১৩ বছর থাকছেন, কোন কাফেরের সাহস হচ্ছে না যে আরে সমূলে বিনাশ করে একটি লোককে মেরে দিলে তো সব সাফ হয়ে যাবে, কেন সাহস হল না? জি, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত ফেরেশতা মালায়েকাদের দ্বারা। এখন বলি মুমিনের ভূমিকা, আমাদের ভূমিকা ফেরেশতাদের সম্পর্কে কি হওয়া উচিত। অনেকগুলি কথা বললাম যে ফেরেশতারা মালায়েকারা আমাদের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে থাকেন, তাহলে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত? আমাদের প্রথম ভূমিকা হচ্ছে যে ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ যেভাবে বলেছেন রাসূল বলেছেন ঈমান নিয়ে আসতে হবে। দুই নম্বর কথা হচ্ছে কোন ফেরেশতাকে কষ্ট না দেওয়া, ফেরেশতাকে কষ্ট না দেওয়া, শুনে আশ্চর্য হবেন, ফেরেশতাকে আমরা কেমন করে কষ্ট দেব, কেমন করে কষ্ট দেই বলেন তো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না, কেন? ফাইনাল মালায়েকা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম, কারণ আদম সন্তানকে যেসব জিনিসে কষ্ট হয় সেসব জিনিসে কষ্ট ফেরেশতাকে হয়, সুতরাং তোমরা ফেরেশতাকে কষ্ট দেওয়ার জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেও না, সিগারেট খেয়ে যেও, ঠিক না? সিগারেট খেয়ে মসজিদে যেও। আজকে মাগরিবের নামাজ পড়তে গেছি এই সামনে মসজিদে, আরেকদিন দুই দিন ঘটনা, আমি যে জায়গায় নিয়মিত স্যান্ডেল রাখি এই মসজিদে গেলে সেলফে, সেই জায়গায় দুই দিনে সিগারেটের একটা প্যাকেট দেখছি, তো হাত লাগাতে খুব খারাপ লাগছে, তখন আমি করি কি তার উপরে জুতোটা রেখে দিই, সেই দিন করলাম কি জুতো দিয়ে হাঁচড়িয়ে দূরে ফেলে দিলাম, নিচে ফেলে দিলাম, তারপরে নিয়ে গেছে কুড়িয়ে নিয়ে গেছে নাকি কি করেছে আল্লাহই জানে, আজকে করেছি কি ঠিক জুতোটাকে ওই সিগারেটের প্যাকেটটার রেখেছি। এক ভদ্রলোক সিগারেট পকেটে আছে, নামাজ পড়তে এসছে, একটু মানে সতর্ক লজ্জা লাগছে, কেমন করে নামাজে দাঁড়াও পকেটে নিয়ে, কিন্তু মুখে দুর্গন্ধ নিয়ে দাঁড়াচ্ছ বাবু তুমি, তারপরে সেখানে ওই জুতো রাখার ওই জায়গায় সিগারেট রেখেছে। তাহলে সিগারেট খাওয়া ভদ্র কাজ কি? ভাত রাখতে পারবেন জুতোর জায়গায়, হ্যাঁ রুটি রাখতে পারবেন, একরে রুটি কিনে নিয়ে এসে জুতোর জায়গায় রেখে দেন আর পরে নিয়ে গিয়ে রুটিটা খাবেন, খেতে পারবেন? কখনো পারবেন না। তাহলে নিকৃষ্ট কাজ অবশ্যই সিগারেট খাওয়া, ঠিক কিনা? এই সিগারেট রেখেছে ভদ্রলোক, আজকেরই ঘটনা, মজার কথা মনে পড়ে গেল, কেমন করে ফেরেশতাকে কষ্ট দেয় মুসলিমরা, সিগারেটের প্যাকেটটার উপর ঠিক করে জুতোটা দেখিয়ে দিয়েছে, ওই এসে মনে হয় খুঁজেছে হয়তো জুতোটা আর উঠিয়ে দেখেনি, দেখছে সিগারেট আমার কেউ নিয়ে গেছে মনে হয়, এসে জুতোটা উঠিয়েছি দেখছি আবার সিগারেট রাখা আছে। আমাদের এই মাহমুদ ছিল, বললাম যে সিগারেট আমি তো ছুঁতে পারবো না, তুমি দেখো তো সিগারেটের প্যাকেটে কিছু আছে না, নেই, খালি প্যাকেট নাকি, খালি প্যাকেট হলেও ফেলো আর ভর্তি থাকলেও ফেলো, যাই হোক দেখলো যে ভর্তি আছে, পা দিয়েছে ভালো করে কুচলে দিয়ে তারপরে সে অন্যদিকে ফেলে দিল। যাই হোক দেখলেন কিভাবে আমরা ফেরেশতাদেরকে কষ্ট দিয়ে থাকি। আজকে মুসলিম বিশ্বে অধিকাংশ সিগারেট খর মুসলমান, ফাসিক মুসলমান অধিকাংশ, ভুল বলছি না, আপনি দেখুন অফিস আদালতে চলে যান, রাস্তাঘাটে চলুন আর দেখুন যে কয়টা লোকের হাতে সিগারেট নেই আর কয়টা, একটা আপনি জরিপ করেন তাহলে বুঝতে পারবেন যে অধিকাংশ মুসলমান ফাসেক সিগারেট খাচ্ছে না খাচ্ছে না, এ হচ্ছে অবস্থা মুসলমানদের। আরো মজার কথা, কয়েকদিন আগে মক্কায় ছিলাম, তো মক্কায় যে হোটেলে ছিলাম একটা টিভি রাখা আছে, তাতে একটা ইসলামিক প্রোগ্রাম আসছে আর বলছে যে সারা পৃথিবীতে ১০টি দেশ শীর্ষ স্থানীয় সিগারেট খায়, তার মধ্যে আরব দেশগুলি সবচেয়ে বেশি শীর্ষস্থানীয়। আরো মজার কথা শোন, আরব দেশ শীর্ষ স্থানে একবারে আরব দেশগুলি কয়েকটা সিগারেট খাওয়ায়, মানে তারা চলছে আমেরিকা আর ইংল্যান্ডের পাশাপাশি চলছে তারা, এ হচ্ছে অবস্থা। হাইরে মুসলমান, আর ফেরেশতাদেরকে কত কষ্ট দিচ্ছে এটি একটি কথা, আর কত যে হারাম কাজ করছে, হারাম খাচ্ছে, আল্লাহ রাব্বুল হারাম খোরের দোয়া কবুল করেন। হারাম খোর মানে গাল না, আমাদের সবার হারাম খোরটি গাল, ঠিক না? হারাম খোর মানে যে হারাম খায়, ও হচ্ছে হারাম খানেওয়ালা, হারাম ভক্ষণকারীকে ফার্সি ভাষায় হারাম খোর, খোরদান মানে খাওয়া ভক্ষণ করা, ওই খোরদান থেকে হারাম খোর, আমাদের দেশের লোকেরা গাল নেয় তখন হারাম খোর বলে, আর হারাম ভক্ষণকারী বলে না, হারাম ভক্ষণকারী বলে তার গাল হবে না, তাই না? তো হারাম খেয়ে আল্লাহর ইবাদত বন্দি করবেন, দোয়া করবেন, দোয়া তো কবুল হবে না। সিগারেট খেয়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। সিগারেট উপরে একটি ক্যাসেট আছে, ১২টি আয়াত, ১৩টি হাদিস আছে, ২৫টি দলিল আছে। আমাদের অনেক মুসলিম ভাইরা বলে কোথায় হারাম আছে, কোথায় হারাম আছে, একটু শুনুন আল্লাহর ওয়াস্তে এবং তওবা করেন। সিগারেট খাবেন না, জর্দা খাবেন না, তামাক খাবেন না, খৈনি খাবেন না, গুল দিয়ে দাপসাপ করবেন না, সব হারাম। খাবায়েস আল্লাহ দুই ভাগ করেছেন পৃথিবীর খাদ্যবস্তু, দুই রকম। এক হচ্ছে তাইয়েবাত, যা আল্লাহ খেতে বলেছেন, খাদ্যবস্তু আসলে এটি। আর ফাসেকদের খাদ্যবস্তু হচ্ছে খাবায়েস, খবিজ জিনিস। তাইয়েবাতকে আল্লাহ হালাল করেছেন আর খাবায়েসকে আল্লাহ হারাম করেছেন। তাইয়েবাত মসজিদও খাওয়া যাবে, মাদ্রাসায় খাওয়া যাবে, ভালো মজলিসও খাওয়া যাবে, এখানে খেতে দিলেও খেতে পারবেন, এখানে জুস দিলে আপনারা খেতে পারবেন। কিন্তু যদি প্রত্যেকে একটা করে সিগারেট দেওয়া হয় খেতে পারবেন বলেন তো দেখি, কেউ পারবেন? যদি পারে কেউ তাহলে বলবে যে তোমার জন্য জায়েজ। কেউ যদি বলে যে এখানে বসে খেতে পারবো তাহলে তার জন্য জায়েজ, মসজিদে বসে খেতে পারবো তাহলে তার জন্য জায়েজ, বলো ঠিক আছে তোমার জন্য জায়েজ। শরীয়তে জায়েজ বলছি না, এটি চ্যালেঞ্জের মুখে বলছি, কিন্তু আসলে জায়েজ না, কোনো মতই জায়েজ না, হারাম, অবশ্যই হারাম। আর আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে হারাম, মানে এর এত বেশি ক্ষতি যে নিঃসন্দেহে হারাম। জি, কোন ফাসেক ডাক্তার খাচ্ছে, সে জেনে শুনে খাচ্ছে, জেনে শুনে সে বিষ খাচ্ছে, কিন্তু একজন ডাক্তার মেডিকেল সায়েন্স জানার পরে সিগারেট খাবে, আজকালকার যুগে, এত উন্নত যুগে তা কখনো হওয়া উচিত নয়। তো ফেরেশতাদেরকে কষ্ট আমাদের দিতে হবে না, কত রকম ভাবে কষ্ট দিয়ে দেবে। ফেরেশতাদের কষ্ট হয় ঘরে ছবি থাকে, ঘরে ছবি রাখবেন, ফেরেশতা কষ্ট হবে, আসবে না আপনার বাড়িতে। ঘরে কুকুর রাখবেন, ফেরেশতা আসবে না, তাহলে কষ্ট দাও। গোনা থেকে, অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকতে হবে, এ হচ্ছে ফেরেশতাদের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হওয়া। ফেরেশতাদের শ্রদ্ধাশীল হলে গোনা থেকে বাঁচতে হবে। একজন সিগারেট খাওয়ার লোক হলো, বাবার সামনে সিগারেট খেতে পারে না, শ্বশুর শাশুড়ির সামনে সিগারেট খেতে পারে না, বড়দের মুরব্বীদের সামনে সিগারেট খেতে পারে না, কেন? শ্রদ্ধাশীল, তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে আশেপাশে অসংখ্য ফেরেশতার সিগারেট ধরিয়ে রয়েছেন, গুনাহ করতে আছেন, ফিল্ম দেখছেন, তাস খেলছেন, অন্যায় করছেন, অশ্লীল কথা বলছেন, না মোটেই না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে ফেরেশতাদের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হওয়া। আর ফেরেশতাদের ক্ষেত্রে আরেকটি করণীয় হচ্ছে যে ডান দিকে, বিশেষ করে নামাজে, নামাজের অবস্থায় ডান দিকে থুথু না ফেলা। প্রয়োজন যদি হয় থুথু খুব বেশি বেশি চলে আসছে, অনেকের রোগ থাকে, থুথু চলে আসছে, তা আজকাল তো ভালো ব্যবস্থা আছে, টিস্যুতে নিয়ে নেন, টিস্যুতে নিয়ে নেন, পকেটে রেখে দেন। কিন্তু টিস্যুতে নেওয়ার ব্যবস্থা যখন ছিল না, এরকম ব্যবস্থা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা বাম দিকে থুথু ফেলবে, বাম দিকে পায়ের তলে থুতু ফেলবে, তখন বাম দিকে কেউ নেই, কোন মুসল্লি নেই, তাহলে বাম দিকে ফেলো, যদি থাকে তাহলে নিজে আপনি সেটাকে মুছে ফেলবে। তাহলে বাম দিকে ফেলার তো অনুমতি রয়েছে, কিন্তু ডান দিকে থুতু ফেলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কারণ ডান দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা থাকেন যেমন বলা হয়েছে। এইরকমই ফেরেশতাদের ভালোবাসতে হবে, ফেরেশতাদের ভালোবাসতে হবে, যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের হেফাজতের জন্য, আমাদের বিভিন্ন কাজের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। আমাদের কাছে ওহী এসেছে ফেরেশতাদের মাধ্যমে, আমাদের রুজি আসছে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি যেসব কথা বলা হলো ফেরেশতা সম্পর্কে। আশা করি যতটুকু আলোচনা ফেরেশতাদের সম্পর্কে হয়েছে এতটুকু আমাদের এই ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান যে ঈমানের দ্বিতীয় স্তম্ভ, এ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপনের জন্য তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু সুন্নত মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন, আমাদের ঈমানকে যেন সুন্দর করে দেন, আমাদেরকে যেসব বিষয়ের প্রতি ঈমান রাখার আদেশ করেছেন সেসব জিনিসের প্রতি ঈমান মজবুত করার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় আজকে ১০টা বেজে গেছে, আগামী সপ্তাহে প্রশ্ন উত্তর দেব। ১১-১২টি প্রশ্ন গত সপ্তাহের আছে, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি সেট করে রেখেছি এবং দেখে রেখেছি, প্রশ্ন সম্পর্কে উত্তর দেওয়ার জন্য দেখেও রেখেছি, আর এই প্রশ্নগুলির উত্তর ইনশাল্লাহ আগামী দেব, কারণ আজকে ১০টা হয়ে গেছে। মানুষের নাম মালাক রাখা যাবে? মানুষের নাম মালাক রাখেন না, মালিক রাখেন, মালিক রাখতে পারেন, কিন্তু মালাক রাখেন, মালাক হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের নাম দিয়ে নাম রাখা ঠিক নয়, তবে মালিক রাখতে পারেন, মালিক মানে মালিক, মালিক রাখেন, মালিক রাখেন, অসুবিধা নেই, লামে কাসরা জের দিয়ে রাখেন। মানুষের নাম রুহুল আমিন এসব নাম রাখা ঠিক না, এক কথায় ফেরেশতাদের নামে নাম রাখা অপছন্দনীয় কাজ বা নিষিদ্ধ কাজ, এরকম সালাফে সালেহীন থেকে কোন প্রমাণ নেই। এই জন্য ওরা মারা বলেছেন যে ফেরেশতাদের নামে নাম রাখা ঠিক না। বাকি প্রশ্নের উত্তর আগামী সপ্তাহে দিই, সময় যথেষ্ট হয়ে গেছে। থাকছে সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম।